আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أختر أحمد تعليم القرآن مدرسة কমলাপুর যশোর অধ্যকার 12ই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই দিনই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? না কোনো খাজা বাবার, গাজা বাবার, ল্যাংটা বাবার, পীর বাবার। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করবে। কার গোলামি করবে? শুধু মসজিদে না, সব জায়গায় আমরা কি তা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হে নবী, হে মুমিনরা, তোমরা ঘোষণা করো, এলান করো, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জীবন মরণ কার জন্য? বাঁচলে কার জন্য, মরলেও কার জন্য? তাহলে এই যে গান গায়, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। কোরআনুল করিম বলছে মুমিনদের জন্য, হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি আল্লাহই হচ্ছেন প্রথম, তিনি শেষ। মুমিনের জীবনের প্রথম কে? মুমিনের জীবনের শেষ কে? মুমিনের জীবনের শুরু শেষ, মুমিনের জীবন মরণটা সব কার জন্য? মুমিনের প্রকাশ্য কার জন্য? গোপনে কার জন্য? প্রকাশ্যের আমল আল্লাহর জন্য, গোপন আমল কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের যত কিছু ভালোবাসা সব কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আমি আমার পিতামাতাকে ভালোবাসবো কার জন্য? আমি আমার রসুলকেও ভালোবাসবো কার জন্য? সুতরাং রসুলকেও ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র মানুষকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সেই মানুষ যখন আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ খুশি হয়ে যান। নামাজে দাঁড়ায়, নামাজে কেয়াম আল্লাহর জন্য ফরজ, ঠিক না? এই মানুষ যখন কয়েকদিন পরে গিয়ে মূর্তির সামনে দাঁড়াইয়া নিরবতা পালন করবে, সেই ইবাদতটা কার হবে? এখনই শুরু হয়ে গেছে মূর্তিকে সাজানো, মূর্তিকে ফুল দেওয়ার জন্য স্কুলের কচি কচি বাচ্চাদেরকে পর্যন্ত নগ্ন পায়ে হাঁটায়, এরপরে নিজেরাও শিরিক করে, বাচ্চাদেরকেও ধরে শিরিক করায়। নামাজে দাঁড়াইলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির ইবাদত হবে না? মূর্তির সামনে নিরবতা পালন করছে একদল মানুষ, রাষ্ট্রীয় শিরিক, আর একদল মানুষ গিয়ে মাজারের সামনে সেজদা করছে, মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে। ও মুসলমান, আল্লাহর নামে মান্নত করলে যদি আল্লাহর ইবাদত হয়, মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হয়? বাজারওয়ালার এবাদত, এবাদত করবো কয়জন আর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন আল্লাহ বানাবে না, ইন্নামা হুয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? এখন আমাদের সমাজে আল্লাহ কয়জন? অনেক। মসজিদে গিয়ে হুকুম পালন করি, আল্লাহর আদালতে আল্লাহর হুকুম চলে না, হুকুম চলে আর একজন, আর আল্লাহ কয়জন হল? মসজিদে গিয়ে হুকুম পালন করি আল্লাহর, ব্যাংকে গেলে আল্লাহর হুকুম থাকে না, হুকুম হয় কার? শয়তানের। কার ইবাদত করে? অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে আছে, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু লা তাআবুদু শাইতান, হে বনি আদম আমি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা ইবাদত করবে কার? তো মানুষ কি শয়তানের ইবাদত কেউ করে নাকি? কেউ তো করে না। আল্লাহ কি বললেন যে তোমরা শয়তানের ইবাদত করবে না? তার মানে হল শয়তান যেই কাজগুলো করতে বলে, শয়তান বলে তোমরা মূর্তির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করো, মূর্তির গায়ে তোমরা ফুল চড়াইয়া দাও, শয়তান বলে তোমরা মসজিদে আল্লাহর আইন পালন করো, ব্যাংকে খবরদার আল্লাহর আইন চলবে না, আদালতে আল্লাহর আইন চলবে না, সংসদে আল্লাহর আইন চলবে না, সব জায়গার থেকে আল্লাহকে বের করে দিয়েছে। এরপরে তোমরা মাজারে গিয়ে প্রার্থনা করো, আবার কোন মাজারে আছে কুমির, কোন মাজারে কচ্ছপ, কোন মাজারে কি গজার মাছ, সিলেটে গজার মাছ আছে না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে যাও, থাকবে লম্বা লম্বা গজার মাছ। চট্টগ্রাম চলে যাও, থাকবে গোল গোল কচ্ছপ। আর তোমরা খানজাহান আলী চলে যাও, থাকবে চ্যাপটা চ্যাপটা কুমির, কোথাও গোল কোথাও লম্বা কোথাও চ্যাপটা। ও মুসলমান, কার ইবাদত করছো? এটা কি আল্লাহর ইবাদত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত কেমনে করতে হবে সেজন্য আল্লাহ প্রথম দুনিয়াতে পাঠাবার আগে একটা মাহফিল করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয়, আগে আল্লাহর পরিচয়। এ বয়ান আপনারা আগেও শুনেছেন, তবুও সংক্ষিপ্তাকারে বলে মূল আলোচনায় যাবো, এটা কিন্তু আজকের মূল আলোচনা না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে তার পিঠের মধ্যে মুসা দিয়ে তারপরে আদমের সন্তানগুলোকে বের করলেন, এরপরে তাদের পিঠের থেকে তাদের সন্তানগুলোকে, এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আগমন করবে সমস্ত রূহগুলোকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাসম্মেলন করলেন। বাবাজি, সেই সম্মেলনে তুমিও ছিলা, আমিও ছিলাম, দুনিয়ার সব মানুষ ছিল, যারা মরে গেছে তারাও ছিল, যারা এখন আছে তারাও ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলটা করেছিলেন নিজের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কার গোলামি করব তাকে চিনতে হবে না, এই জন্য প্রথম মাহফিল হল কোথায়? দুনিয়াতে, রূহ জগতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পেশ করলেন, তারপরে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? তখন মূসা বলেছে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, ফেরাউনও বলেছে আপনি আমাদের রব, আপনি আমিও বলেছি আল্লাহ আপনি আমাদের রব। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবাই স্বীকার করেছে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ভুলে যেও না। এই জন্য দুনিয়াতে আসার পরে, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেটা করি তার নাম কি? সালাত। তার নাম কি? সালাত। এত সালাত বললে আবার মুশকিল, পরীক্ষায় প্রশ্ন লেখছে যে সালাত নষ্ট হয় কিসে, ছাত্র উত্তর লেখছে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়। সালাতের অর্থ যে একটি নামাজ হয়ে গেছে, আল্লাহ গেছে খোদা হইয়া। এই জাতিকে বুঝানো বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে প্রথম যে জিনিসটা আমাদের স্বীকার করতে বলেছেন, সালাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি, সেই সূরাটা না পড়লে সালাতটা হয় না। সেই সূরার নাম কি? না সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া। সেই সূরার নাম সূরা ফাতিহা। সূরার নাম কি? কেন এই সূরা? এই সূরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও রাব্বুল আলামিন, আমরা তোমাকে এখনো ভুলি নাই, তোমার স্বীকৃতি আমরা দিয়েছি রুহু জগতে, এখন দুনিয়াতে এসে আমরা স্বীকার করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? দাঁড়িয়ে বললাম রবের কথা, এবারে রুকুতে গেলাম, রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিল আযীম। রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলা হয় রব্বানা ওয়ালাকাল হামদ। আবার সেজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা। দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব, দুনিয়াতে আসার আগেও রব, এবারে দুনিয়া থেকে যাওয়ার পরে কি অবস্থা দেখি। দুনিয়ার থেকে মানুষ যখন আখেরাতের সফর শুরু করবে, আখেরাতের সফরের প্রথম ঘাঁটির নাম হচ্ছে কবর। এই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, বলো কে তোমার রব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে ও রব, দুনিয়াতে বসেও রব, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে গিয়েও কার কথা? ও আমার ভাইয়েরা, এই রবের পরিচয়টুকু জানতে হবে, এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে উল্লেখ করে দিয়েছেন রবের পরিচয়ে। সূরায়ে তাহার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন তুমি ফেরাউনের কাছে গিয়ে রবের দাওয়াত পৌঁছাও। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাতু আসসালাম গেলেন রবের প্রতি ঈমান আনার জন্য। ফেরাউন বলল, মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোমার রব, আমি তোমাকে লালন পালন করেছি। মূসা আলাইহিস সালাম তখন যে উত্তরটা দিয়েছিলেন ফেরাউনকে, এই উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও ফেরাউন, আমি যেই রবের দিকে তোমাকে দাওয়াত দিচ্ছি, যেই রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে বলছি, সেই রব তোমার মতো দুর্বল কোন মানুষ নয়, তোমার মতো দুর্বল কোন প্রাণী নয়। এক সময় ছিল নাপাক পানির ফোঁটা, এরপরে রক্তের টুকরা, এরপরে গোশতের টুকরা, এরপরে শিশু, এরপরে কৈশোর, এরপরে যৌবন, এরপরে বুড়া, এরপরে আবার কবর। আমি যে রবের দিকে আহ্বান করছি, সেই রব তোমার মতো কোন দুর্বল রবের দাওয়াত দিচ্ছি না। আমার রবের পরিচয়টুকু শুনে নাও। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা, মহান রক্ষাকর্তা, পালনকর্তা, যিনি সমস্ত মখলুকাতকে সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত, সৃষ্টি করা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন। তার নাম কি? আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করলেন, তারপরে আবার সুম্মা হাদা। হাদা মানে জরিয়ায় মাস কি তরফ রহনুমাই কি। সমস্ত প্রাণীকে, সমস্ত মখলুকাতের যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন। তার নাম কি? একটু তালাশ করলেই পাবেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে শিশু যখন জন্মগ্রহণ করে, 5 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে একটা বডি তৈরি হয়, রুহটা চলে আসে। এই সময় মায়ের পেটের মধ্যে বসে বাচ্চার ক্ষুধা লেগে যায়, খাবারের প্রয়োজন। দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী নেই, দুনিয়ার কোন এমন বিজ্ঞানী নেই যে মায়ের পেটে বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করবে। অপরদিকে বাচ্চার পক্ষেও সম্ভব নয় মায়ের পেটে বসে কান্নাকাটি করা, দাবি দাওয়া করা, মিছিল করা, হরতাল করা সম্ভব? ওই বাচ্চা মায়ের পেটে বসে খাবার কোথায় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে ওই নাপাক পানি মায়ের পেটে বসে খাওয়াবার ব্যবস্থা করলেন। মুখ দিয়ে খাওয়ার নাই, মুখ দিয়ে আল্লাহর নাম নিবে, তসবিহ তাহলিল করবে, মুখটা পবিত্র রাখা দরকার। সেই জন্য বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভির সংযোগ দিয়ে ওই মায়ের পেটের ভিতরে বসে বাচ্চার জন্য খাবারের বন্দোবস্ত করেছেন। ভাইজান, এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই, কোন আবেদনও করতে হয় নাই, মিছিলও করতে হয় নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেছেন তার নাম কি? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. শুধু এ পর্যন্তই নয়, এবারে মায়ের পেটে বসে বাচ্চা নয় মাস দশ মাস হয়ে গেল, এখন আর মায়ের পেটে থাকার কোন সুযোগ নেই, বের হতে হবে, দুনিয়াতে আসতে হবে। এবারে দুনিয়াতে আসলে কি খাবে? আবার তো খাইতে হইবে। দুনিয়াতে আসার পরে মানুষের তৈরি করা খাবার যদি হঠাৎ করে খায়, ঠান্ডা হলে সর্দি লাগবে, গরম হলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে আবার মায়ের স্তনের ভিতরে, মায়ের বুকের ভিতরে একটা সুন্দর গাঢ় হলুদ বর্ণের দুধ তৈরি করে দিয়েছেন, তার নাম শাল দুধ, ঠিক কিনা? আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা এই দুধটাকে চিপে ফেলে দিত, কি জন্য? কয়টা খেলে ধনুষ্টঙ্কার হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধনুষ্টঙ্কর হওয়ার জন্য মায়ের বুকে দুধ তৈরি করেন নাই। বর্তমান বিজ্ঞান যুগে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তাররা একমত হয়েছেন মায়ের বুকের প্রথম যে গাঢ় হলুদ বর্ণের দুধ, শাল দুধ, এইটা খাইলে ধনুষ্টঙ্কর তো দূরের কথা, এইটা আল্লাহ তারা সৃষ্টি করেছেন অন্য কারণে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন তার একদিকে খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাল দুধটাকে এই সমস্ত সমস্যার সমাধান রূপে, একদিকে খাদ্য রূপে, আর একদিকে পানি রূপে, আর একদিকে যত রকমের রোগ জীবাণুর হামলা হবে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চেপে চেপে বসতে বলা, ফাঁকা রয়ে গেলে শয়তান এখনো ভিতরে আছে, আর যারা দাঁড়ানো আছেন হয়তো বসেন না, চলে যান। কোরআনের মাহফিল, দাঁড়াইয়া থাকার কোনো অবকাশ নেই, বেয়াদবি করবেন না। দাঁড়ানো ভাইদেরকে বলছি, আপনারা হয়তো ভিতরে এসে বসুন, আর নইলে কি করবেন, পেশাব পায়খানার চাপ থাকতেই পারে, তো দূরে চলে গেলে ভালো হবে। আমি সবাইকে অনুরোধ করব কাছে বসেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, লম্বা আলোচনা হবে, পেশাব পায়খানায় ধরলে যাইবেন আবার ফিরে আসবেন, ভিতরে যে বসেন, একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মাহফিল গায়ে গায়ে মিশে বসবেন, জড়ো হয়ে বসবেন, শয়তান বসে মাঝখানে। এই জন্য আমি চাচ্ছি গোলাপ ফুল না, কদম ফুল বানাইতে। কি বানাইতে? কদম ফুল, একেবারে কদম ফুলের মতো গোল হয়ে বসবেন। আপনাদের বিশাল সৌভাগ্য যে এই কোরআনের মাহফিল আল্লাহ বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালোবাসেন, যাদের মঙ্গল কামনা করেন, তাদেরকেই একমাত্র দিনই মাহফিলে বসার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে সবচেয়ে বড় একটা জিনিস দান করেন, পুরস্কার দেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হল, মায়ের বুকের দুধ পান করতে করতে বড় হতে লাগলো, এবারে বাচ্চা খালি দুধ পান করলে চলবে না, তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে, এবারে মুখে দাঁতের প্রয়োজন। দাঁতের জন্য দুনিয়ার কোন ফ্যাক্টরি নাই যে দাঁত লাগিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পরিচয় তুলে ধরলেন, বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার কচি মুখের ভিতরে সুন্দর সুন্দর সাদা দাঁত দিয়ে এক এক করে পরিপূর্ণ করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, এবারে তুমি মুরগির বাচ্চা খাচ্ছ, কবুতরের বাচ্চা খাচ্ছ, কিছুদিন পরে আরো বড় হয়ে গেছে, এখন মুখটা অনেক বড়, দাঁতগুলো ছোট মানায় না মুখে, তাছাড়া এখন আর খালি মুরগির বাচ্চা খেলে চলবে না, এখন গরুর হাড্ডি চাবাইতে হইবে, খাসির হাড্ডি চাবাইতে হইবে, সেই জন্য ছোট দাঁত দিয়ে কোনো কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পরিচয় তুলে ধরছেন, ওই ছোট মুখের ছোট দাঁতগুলোকে এবারে ভেঙ্গে ভেঙ্গে একটার পরে একটা ভেঙ্গে দিয়ে ওর পরিবর্তে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নাই, এরকম জীবনের ধাপে ধাপে জীবনের বাঁকে বাঁকে যা কিছু লাগে সেইগুলো দান করেছেন। ও আমার ভাইয়েরা, শুধু মানুষ কি নয়, আপনি বলবেন ডিমের ভিতরেও তো বাচ্চা তৈরি হয়, ডিমের ভিতরের বাচ্চা খাবার কোত্থেকে পাবে, ওইখানে তো মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরে যিনি বাচ্চা তৈরি করেন, তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে বাচ্চা তৈরি করার আগে খাবারের বন্দোবস্ত করে রেখেছেন। ডিমের ভিতরে দুইটা অংশ থাকে, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা, ঠিক কিনা? ওই হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়, বাচ্চার বডি তৈরি হয়, দেহ তৈরি হয়। এরপরে যখন ওইখানে রুহ চলে আসে, ক্ষুধা পেয়ে যায়, ক্ষুধা লেগে যায়, ডিমের ভিতরের বাচ্চা, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, হাঁসের বাচ্চা, সাপের বাচ্চা ওইখানে বসে কান্নাকাটি করতে পারে না, আন্দোলন করতে পারে না, মিছিল করতে পারে না, আবার মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরে যিনি বাচ্চা তৈরি করেছেন, তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ডিমের ভিতরের বাচ্চার জন্য আগের থেকেই খাবার তৈরি করে রেখেছেন, সাদা লালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিমের ভিতরে বসে, ওই ডিমের ভিতরে বসে বাচ্চা ওই তৈরি করা খাবার খাচ্ছে, খেতে খেতে এক পর্যায়ে খাবারের গুদামটা শেষ হয়ে গেছে, খাবারের মজুদ ফুরিয়ে গেছে, এখন বাচ্চা কি করবে, না খেয়ে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মনের মধ্যে জ্ঞান দান করে দেন, তোমার চতুর্দিকে যেই প্রাচীরটা দেখা যাচ্ছে, এই প্রাচীরটা কোন চীনের প্রাচীর না, বাংলাদেশের জেলখানার কোন প্রাচীর না, এটা হালকা একটা আবরণ, তোমার ঠোঁটের দ্বারা চতুর্দিকে ঠোকরাতে থাকো। এবারে আল্লাহর হুকুম মাফিক চতুর্দিকে সমান তালে ঠোকরায়, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙ্গা হয়ে গেল, এবারে আল্লাহর পক্ষ থেকে আবার দ্বিতীয়বারে হুকুম হয়, এবারে মারো ধাক্কা। মাথা দিয়ে ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ করে দুনিয়াতে বেরিয়ে চলে আসলো। ও আমার ভাইয়েরা, এরপরে দেখবেন যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা কি সুন্দর জ্ঞান দান করেছেন। আপনার বাড়ির হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বের হলো, মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বের হলো, দুইটা বাচ্চাকে পানির কাছে নিয়ে যান। হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সুন্দর সাঁতার কাটা শুরু করবে, সে যেন মনে মনে ভাবছে পানি আমার জন্যই সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে মুরগির বাচ্চাকে তুমি পানির কাছে নিয়ে যাও, মুরগির বাচ্চা পানিতে নামতে রাজি না, মরতে রাজি, মরতে রাজি কিন্তু পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি যশোরের কমলাপুরের মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে লক্ষ্য করেছেন শীতের মৌসুমে শীত প্রধান দেশগুলোতে যখন বরফ জমে যায় ওই পাখিগুলো বসবাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শিখিয়ে দেন, উড়াল দিয়ে বাংলাদেশে চলে যা, বাংলাদেশের খাল বিল নদী নালাগুলো তোদের জন্য উন্মুক্ত রয়েছে। পাখিরা বলে, ইয়া রাব্বুল আলামিন আমাদের তো পাসপোর্ট নাই, ভিসা নাই, আমরা কি করে যাব, টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোদের জন্য কিছুই দরকার নাই, তোদের জন্য বরং বাংলাদেশে সব উন্মুক্ত রয়েছে, তোদের জন্য আইন কানুন রয়েছে, তোরা অতিথি পাখি, অতীতের মর্যাদা পাবি, গেলে পরে খাবি লবি চলবি ফিরবি, কেউ তোদের মারতে পারবে না। আবার যখন শীতটা চলে যায় তখন কি পাখিগুলো বসে থাকে না, চলে যায়? কে জানিয়ে দিল এখন তোর দেশে শীত চলে গেছে, তুই উড়াল দিয়ে আবার তোর দেশে চলে যা। ও আমার ভাইয়েরা, এইরকম সমস্ত মখলুকাতকে যিনি ব্যবস্থা করেন তার নাম কি? সৃষ্টি করলেন, রক্ষা করলেন, খাবারের বন্দোবস্ত করেন। শিয়ালের কি মুরগির ফার্ম আছে? কিন্তু শিয়ালকে দেখাই বলে নাকি? শিয়ালের মুরগির ফার্ম নাই, তারপরেও সে নিয়মিত খায়। ও আমার ভাইয়েরা, জঙ্গলে বাঘের কোন হরিণের ফার্ম নাই, তিমি মাছের কোন চিংড়ি মাছের ঘের নাই, ফার্ম নাই। বিশাল তিমি মাছ কি খায় জানেন? চিংড়ি মাছ খায়। কি খায়? একবারে খাইতে লাগে 5 টন চিংড়ি মাছ। কয় টন? ও আমার ভাইয়েরা, 5 টন চিংড়ি মাছ যদি এইখানে রাখা হয় তাহলে আমাদের মরহুম ইদ্রিস বেগ সাহেবের মাদ্রাসার বিল্ডিং এ গুলাইবে না, ঠিক কিনা? হা করে মুখটাকে খুলে দেয়, ওর মুখের থেকে একরকমের গ্যাস, একরকমের আলো নির্গত হয়, চিংড়ি মাছরা সেই আকর্ষণে ওইখানে চলে আসে, আর তিমি মাছটা বসে বসে খাবার গ্রহণ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ! কে খাওয়াচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, আমামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করেন নাই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নয়, এমন কোন জীবিক জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ! এ হচ্ছে আমার রবের পরিচয়। বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, আমি যেতে এইটা মূল আলোচ্য বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, এরপরে বললেন, শুনো আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবারে প্রশ্ন হল, আল্লাহ ইবাদত কেমনে করব, আমাদের কে শিখাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্ল্যান করলেন, বিশেষ করে আদম আলাইহিস সালাতু আসসালাম যখন দুনিয়ার থেকে আর জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, দুনিয়াতে নামাইয়া দেওয়া হইল, তিনি চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া দিলেন, হাওয়াকে পাঠাইলেন, আমাদের সন্তান হবে, কিন্তু ওই শয়তানটাকেও তো দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে, এই শয়তান আমাকে ধোকা দিয়েছে, এই শয়তান আমাকে জান্নাত থেকে বহিষ্কার করার ব্যবস্থা করেছে, ওই শয়তান তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে। তারপরে আরো দুঃসংবাদ হল, আমার সন্তানরা 60-70 বছর জীবন পাবে, 100 বছর হায়াত পাবে, একটু শয়তানের চালাকিরা বুঝে উঠবে, একটু বুদ্ধিমান হবে, এই সময় তার মৃত্যুর ঘণ্টা পড়ে যাবে, মরে যাবে। আর অপরদিকে শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করে নিয়েছেন। শয়তান তার সারা জীবনের কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোকা দিবে, আমার সন্তানদেরকে গোমরা করবে। একটা কৌশল কাজে না লাগলে আরেকটা লাগাইবে, একটাই না হইলে আরেকটা লাগাইবে। এই শয়তানের মোকাবেলা আমার সন্তান কি করে করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, قُلْنَا هَبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম, তুমি এবং তোমার সঙ্গে যারা আছে সব চলে যাও দুনিয়াতে, জেনে রাখো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে হেদায়েত দান করব, হেদায়েত পাঠাব, আমার পক্ষ থেকে আসমানি কিতাব যাবে, আবার ওই কিতাব পড়াবার জন্য আমি রসুল দান করব, শিক্ষক দান করব। তোমাদের খালি কিতাব দিলে এক একজনে এক এক রকম ব্যাখ্যা দিবা, আবার যদি খালি রসুল দেই রসুলদেরকে আল্লাহ বানাইয়া ফেলবা। এই জন্য আমি একদিকে রসুল পাঠাবো আর একদিকে কিতাব দান করবো। আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে যখন আসমানি কিতাব যাবে, নবী রসুলরা যাবে, ওই নবী রসুলদেরকে যারা মান্য করবে, যারা তাদের আনুগত্য করবে, যারা আমার কিতাবকে অনুসরণ করবে, মেনে চলবে, জেনে রাখো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তান যত বড় শক্তিশালী হোক, ইহুদি খ্রিস্টান যত বড় শক্তিশালী হোক, আমেরিকা যত বড় শক্তিশালী হোক, যদি তোমরা আমার কিতাব অনুসরণ করো, আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারো, ও মুসলমান জেনে রাখো তোমাদের দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। তোমাদের সাহায্যকারী কে? ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাওলা কে? আর বুশের কোন মাওলা নাই, ওবামার কোন মাওলা নাই, ইহুদির কোন মাওলা নাই, খ্রিস্টানদের কোন মাওলা নাই, মুমিনদের মাওলা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين। মুমিনরা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো একটা, যদি মুমিন হইতে পারো। কি হইতে পারো? কয়তা আমরা তো মাশাআল্লাহ মুমিন। আল্লাহ বলেন যে না, মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। কোরআনুল করিমের সূরা বাকারার আট নম্বর আয়াতে তারা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা একেবারে পাকা মুমিন। আল্লাহ বলেন না, ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা মসজিদে গেলে আল্লাহর কালাম পড়ে, আর বাইরে গেলে আল্লাহর কালামটাকে ভুলে যায়। ওরা মসজিদে গেলে টুপি মাথায় দেয়, বাইরে গেলে টুপিটা খুলে পকেটে নেয় তাড়াতাড়ি। ও আমার ভাইয়েরা, ওরা দাড়ি রাখে না, কয়ে যে রসুলের মহাব্বতে দাড়ি রাখতে হবে, বউ কয়ে দাড়ি কামাইতে হবে, বউয়ের মহাব্বত করতে গিয়ে রসুলের সুন্নাতকে কোরবানি করে, এরা এমন মুসলমান। অমিনা, দাড়ি রাখা সুন্নাত কার সুন্নাত? সব নবীরা দাড়ি রেখেছেন, আল্লাহর হাবিব বলেছেন দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরো না, কাইটো না। আর আমার মুসলমান আশেকের রাসূল দাড়িটাকে কামায় আর কয় আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ তাআলা বলছেন, আমিন আন্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালে আমরা মমিন, আল্লাহ বলছেন ওরা মমিন না ওরা মুনাফিক, ওরা কি? ও আমার ভাইয়েরা, এই মুনাফিক কাকে বলে, মমিন কাকে বলে, একটু পরে আলোচনায় আসবে। আমি বলতেছিলাম নবী রসুলদেরকে আল্লাহ তাআলা পাঠাবার ব্যবস্থা করলেন, এই নবী রসুলরা আসবেন কিসের জন্য আসবেন? আল্লাহর কালাম প্রচার করার জন্য, আল্লাহর বাণী প্রচার করার জন্য। আল্লাহ তাআলা সেই জন্য একদিকে দিয়েছেন নবী আর রসুল, আর একদিকে দিয়েছেন কি? কিতাব। কিতাব কি দিয়েছেন? এই নবী রসুলদেরকে পাঠাবার আগে দুই নম্বর একটা মহাসম্মেলন করেছেন, আগে একটা সম্মেলন করেছেন আল্লাহ তাআলা রূহ জগতে, সেইখানে আমি বলেছি আপনারা সবাই সম্মেলনে ছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, আদমও ছিল, কিয়ামত পর্যন্ত সব মানুষ ছিল। কিন্তু দুই নম্বর যে মাহফিলটা, এই মাহফিলে আপনার আমার থাকার কোনো সুযোগ হয় নাই। এই মাহফিলটা হচ্ছে শুধুমাত্র খাস নবীদের জন্য, রসুলদের জন্য, বক্তাদের জন্য। মাহফিলে যেমন পোস্টার করে না বক্তাদের নাম থাকে, ওই বক্তাদের নামে প্রথম একটা, এই যারা কথা বলেন তারা চলে যান না, কেন বেয়াদবি করছে মাহফিলের সাথে? শয়তান পাগল হয়ে গেছে, কারণ দিনই আলোচনা শুরু হয়েছে, কোরআন হাদিসের আলোচনা, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আপনারা আশপাশে যারা আছেন শয়তানগুলো খেয়াল রাখবেন, ঢুকলে চেপে ধরে বসাই দিবেন, উঠতে দিবেন না, আর যুবক থাকলে উঠতে দিবেন না, বুড়ো হইলে কেবল কথা বলবে, কত ওঠা বসা করবে, এটা মাহফিলের সঙ্গে বেয়াদবি। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পোস্টার তৈরি করলেন, নবুয়াতের পোস্টার। এই পোস্টারে অসংখ্য নবীদের নাম, আর ওই পোস্টারের বড় হেডলাইনে একটা বড় নাম আছে, সেই নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নিচের দিকে অনেক নাম ছিল, সেই নাম আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। সব নবীদের নামগুলো সেখানে জমা করা হলো। এই নবীদের কেনি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মাহফিল করেছেন, একটা সম্মেলন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা আকাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী রসুলদের সম্মেলনে, নবী রসুলদের সভা দেখে সেইখানে ভাষণ দিচ্ছেন, আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন, ও নবী এবং রসুলরা শুনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব, আমি তোমাদের আসমানি কিতাব দান করব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের পর্যায়ক্রমে নবী রসুলরা যাইবা, আমি সর্বশেষে একজন মেহমান পাঠাবো, একজন নবী পাঠাবো তোমাদের সর্বশেষে, সেই প্রধান মেহমান, প্রধান বক্তা যখন আসবে, লামা আতাইতুকুম মুসাম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম, তোমাদের কিতাবকেও তিনি স্বীকৃতি দান করবেন, সমর্থন করবেন। সেই রসুল যখন আসবেন, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে অবশ্যই সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। ওই নবী আসার পরে আর কোন ধর্ম তোমাদের চলবে না, কোন মতবাদ চলবে না। আমাদের নবী আসার পরে আর কোন ধর্ম পালন করা যাবে? আল্লাহ তাআলা বলেন আর কিচ্ছু চলবে না। বর্তমানে একদল পীর বের হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছে ওই ধর্মে বসে নাকি তার সৃষ্টিকর্তাকে ডাকলে তারপরে নাকি আল্লাহকে পাওয়া যায়। আবার কি সুন্দর যুক্তি দিয়ে বলে, কয় যে কেউ ডাকে ভগবান, কেউ ডাকে ঈশ্বর, কেউ আল্লাহ, সব মিলে একজনে বলে নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আমি এই বিষয়ে আওয়াজ করতে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। এই ধরনের অনেক পীর তৈরি হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, ওদের দরবারে হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আছে, ওরা সর্বদলীয়, সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই লোকগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিনের নাম কি? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? এবারে আল্লাহকে জিজ্ঞেস করি, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে চলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ পালন করবে, সে যা কিছু করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফাল্লাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, তার কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরাকাতে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক কাফেররা ভালো কাজ করে, আপনাদেরও মনে মনে প্রশ্ন আছে, অনেক কাফেররা, অনেক হিন্দুরা, অনেক ইহুদি খ্রিস্টানরা অনেক ভালো কাজ করে, রাস্তাঘাট তৈরি করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়, সাহায্য সহানুভূতি করে, এরা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের তাদের আমলগুলো যত নেক আমল করুক না কেন, কাসারাবিন, পিছজেলা রাস্তায় যখন দুপুরের সময় তাকানো হয় রৌদ্রের সময়, দূরের থেকে তাকাইলে কি মনে হয়? পানি থই থই করে, ঠিক কিনা? মরুভূমিতে বালুর ময়দানে দূরের থেকে তাকালে রৌদ্রের সময় মনে হয় যেন পানি থই থই করছে, এইটাকে আরবিতে বলে সারাব, কি বলে? বাংলায় বলে মরিচিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, শুনে রেখো, যারা কাফের তারা যত বড় নেক আমল করুক না কেন, যা কিছু করুক না কেন, তাদের সব আমলগুলো হচ্ছে কাসারাবিম বিকিআতিন, মরিচিকার মতো, মরিচিকার ন্যায়, মরিচিকার মতো, এইগুলোর কোন বাস্তবতা নেই, কোন ভিত্তি নেই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্ম পালন করে যদি কোন ব্যক্তি নেক আমল করে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর পীর সাহেবরা বলল যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই। ও মুসলমান, আল্লাহর কথা মানবা নয় ভণ্ড পীরদের কথা মানবা, কারটা মানবা? মৃত্যুর পরে জিজ্ঞেস করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন কি বলবেন? তখন উত্তর দিতে হবে কি? ইসলাম। অন্য কোন উত্তর চলবে? কাজে পরিষ্কার হবেন, কোন ভণ্ড পীরদের খপ্পরে পড়বেন না। আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার আদায় করলেন, সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার ওই নবী, আমার ওই প্রধান বক্তা যখন আসবেন, তখন তোমাদের নবুয়াত শেষ, তোমাদের শরিয়াত শেষ, ওই শরিয়াত কার্যকর হবে। ও নবীরা বলো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, ক্বালা আকরারতুম, তোমরা এই কথা মানছো কিনা, স্বীকার করছো কিনা? যদি এইটা মানো তাহলে তোমাদেরকে নবুয়াত দিব, তোমাদেরকে কিতাব দান করব, আর যদি না মানো তাহলে তোমাদের কিছুই দিব না। সব নবীরা বললেন, কালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করলাম, আমরা মানলাম। আপনার ওই প্রধান মেহমান যখন দুনিয়াতে যাবে তখন আমরা তার সাহায্য করব, তার প্রতি ইমান আনবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীদেরকে পাঠানো শুরু করলেন, আর কিতাব দিতে শুরু করলেন। ও আমার ভাইয়েরা, ওই কিতাব দিতে দিতে সর্বশেষ কিতাবটার নাম কোরআন। সর্বশেষ কিতাবের নাম কি? এই কোরআনটা কেন দিলেন? ও আমার ভাইয়েরা একটু চিন্তা করে বুঝবেন, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। চক্ষু দিয়েছেন কিসের জন্য? কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? কইবেন যে কানা, সেজন্য না, কানা না, চোখ ভালো আছে, চক্ষু ভালো আছে, পাওয়ার ঠিক আছে, তারপরেও চোখ থাকলে দেখা যাবে না, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, কি না থাকবে? দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। কিসের চক্ষু? এই জ্ঞানটা দান করেছেন মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আল্লাহকে চেনার জন্য। কাকে চেনার জন্য? ওই জ্ঞানের জন্যই তোমার শ্রেষ্ঠত্ব, ওই জ্ঞানের জন্যই তুমি মানুষ, নতুবা তুমি কেমনে শ্রেষ্ঠ হইলা? যদি বলো দৌড়ের প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ, তাহলে বলবো মানুষ ঘন্টায় যদি বেশি দৌড়াইতে পারে, 10 মাইল দৌড়াইতে পারে, 12 মাইল দৌড়াইতে, 15 মাইল দৌড়াইতে পারবে, কিন্তু ভাইজান জঙ্গলের চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো, তাহলে মানুষ বরং না হইয়া তাহলে চিতাবাঘ শ্রেষ্ঠ হইত, ঠিক কিনা? যদি বলো উড়াল দেওয়ার প্রতিযোগিতায়, তাহলে বলবো ভাইজান মানুষ তো উড়তে জানে না, পাখিরা উড়তে জানে, তাহলে মানুষের চেয়ে পাখির শ্রেষ্ঠ হওয়ার কথা। যদি বলো সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব মানুষ, বলবো না, তাহলেও মাছেরা মানুষের চেয়ে বেশি সাঁতার কাটতে পারে, ঠিক কিনা? যদি বলো হিংস্রতার কারণে, তাহলে বলবো মানুষে কামড় দিলে মানুষ মরে না, কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে, ঠিক কিনা? তাহলে হিংস্রতার মধ্যে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে মানুষের চেয়ে বরং সাপের শ্রেষ্ঠ হওয়ার কথা, ঠিক কিনা? যদি বলো শক্তির কারণে, তাহলে মানুষের চেয়ে বাঘের গায়ে শক্তি বেশি না কম? আরে ভাই, মানুষ তো ছাগলের চেয়েও দুর্বল, গরুর বাছুরের চেয়েও দুর্বল। কেমনে? গরু যখন একটা বাচ্চা প্রসব করে, গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয়, দেখবেন একটা দুইটা আছাড় খেয়ে তারপরে লেজটা খাড়া করে কি জোরে দৌড় দেয়, ঠিক কিনা? ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা আছাড় খেয়ে তারপরে জোরে দৌড় দেয়, ঠিক কিনা? অপরদিকে মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়দিন পরে দৌড়ায়? কয়দিন পরে? ও আমার ভাইয়েরা, মানুষের বাচ্চা শুয়ে সে ওয়া ওয়া করতে থাকে, পেশাব করতে মানুষ লাগে, পায়খানা করতে মানুষ লাগে, বোঝা গেল মানুষ খুলে কালে ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই মানুষ কোন বিবেচনায় শ্রেষ্ঠ হল? ও আমার ভাইয়েরা, একটু চিন্তা করলে বুঝবেন আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের কারণে মানুষ সকলের চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখবেন, আমি বলেছিলাম মানুষ দৌড়ের প্রতিযোগিতায় চিতাবাঘের সঙ্গে পারে না, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। এবারে সেই জ্ঞানের মাধ্যমে রেলগাড়ি তৈরি করল, এবারে রেলগাড়ি তৈরি করার পরে রেলগাড়িতে চড়ে মানুষ দৌড় দিল, এবারে চিতাবাঘের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে, চিতাবাঘ দৌড়ায় ঘন্টায় 100 কিলোমিটার, আর মানুষ রেলগাড়িতে চড়ে ঘন্টায় দৌড়ায় 750 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষ উড়াল দিতে জানত না, আল্লাহ তারা জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমে উড়োজাহাজ তৈরি করল, উড়োজাহাজ তৈরি করে এবারে পাখির সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল, উড়াল দিল। এবারে পাখি যদি ঘন্টায় উড়তে পারে 100 মাইল, মানুষ দৌড়ায় 1000 কিলোমিটার, ঠিক কিনা? আর রকেট তো আরো বেশি। এমনি ভাবে মানুষ সাঁতারের প্রতিযোগিতায় মাছের সঙ্গে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের মাধ্যমে মানুষ সাবমেরিন তৈরি করল, স্পিড বোট তৈরি করল, এরপরে সাঁতার দিল মাছের সঙ্গে পাল্লা দিয়ে। এবারে মাছ যতটুকু সাঁতার কাটে, মানুষ তার চেয়ে অনেক দূরে গিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে হিংস্রতার দিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, ওই মানুষ সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে টেনে হেঁচড়ে বের করে 20 দাঁত ভেঙ্গে দিয়ে তারপরে বাজারে নিয়ে খেলা দেখায়, এরপরে সেই টাকা দিয়ে বাজার করে খায়, ঠিক কিনা? হাতিকে পর্যন্ত তারা জঙ্গলে গিয়ে কাঠ বোঝা বহন করায়, বাঘকে পর্যন্ত খাঁচায় বন্দি করে, দুনিয়ার সমস্ত প্রাণীকে সমস্ত মখলুকাতকে মানুষ ব্যবহার করে। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, সেজন্য বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কিসের? বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। ও আমার ভাইজানেরা, ওই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চিনা যাবে না, বাহ্যিক চোখ দিয়ে যেমন দেখতে হলে আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জ্ঞানের চোখ দিয়েও আল্লাহকে চিনতে হলে তার জন্য একটা আলোর প্রয়োজন। সেই আলোটাই হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর আলো আগমন করেছে। এই আলো যদি তোমার চোখের সামনে না থাকে, জ্ঞান চোখের সামনে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের আলো না জ্বালাও, তুমি যত বড় বিজ্ঞানী হও আল্লাহকে চিনতে পারবে না। ডারউইন নামে একটা বিজ্ঞানী ছিল কিনা? বিজ্ঞানী ছিল, জ্ঞান ছিল, জ্ঞানে কম ছিল না। কিন্তু ওই বিজ্ঞানী জ্ঞানের চক্ষু ছিল ঠিক, কিন্তু জ্ঞান চোখের সামনে আল কোরআনের আলো ছিল না। সেই কারণে তিনি পৃথিবীর মানুষকে একটা মতবাদ শিখাইল মানুষ কেমনে তৈরি হয়েছে। তিনি লিখেছেন মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে। কেমনে সৃষ্টি হইল? কয় যে মা বানর গাছে ঝুলতে ঝুলতে ওর লেজটা গাছের সঙ্গে ঘষা খাইতে খাইতে লেজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করলো, মানুষ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, জঙ্গলে এখনো বানর আছে কিনা? চিড়িয়াখানায় বানর আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছের সঙ্গে ঝুলে। যদি আগের যুগে বানরের লেজগুলো পড়ে গিয়ে থাকে, তাহলে এখন কেন পড়ে না? এখনো তো বানররা গাছে ঝুলে লেজ ঘষে, এখন কি পড়ে? জঙ্গলে গেলে কোন বানর দেখা যাবে যে অর্ধেক মানুষ, পোয়া মানুষ, সিকি মানুষ হয়ে গেছে, লেজ পড়ে গেছে? ও আমার ভাইয়েরা, আসল বিষয়টা হল ওই বিজ্ঞানী মনে করল মানুষ আর বান্দর দেখতে কাছাকাছি, এই জন্য সে ভাবলো এইটাই তো আমার বাপ দাদা, কারণ কোরআনের জ্ঞান না থাকলে সে পশু, সে কি? এই জন্য সে নিজেকে পশুর সন্তান ভাবল। নতুবা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, আপনারা তারে কি বলবেন, পাগল না মাথাগোল? টাকি মাছ, শোল মাছ, গজার মাছ দেখতে এক লাইনের কিনা? এখন যদি কোন ব্যক্তি বলে এই টাকি মাছগুলো হচ্ছে গজার মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে? ঠিক তেমনি ভাবে মানুষের সঙ্গে বানরের, শিম্পাজির, ওরাংওটাঙের মিল আছে ঠিকই, কিন্তু আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন মানুষ করে, আর ওই বান্দরকে সৃষ্টি করেছেন বান্দর করে। কিন্তু ওই বিজ্ঞানীর কোরআনের এলেম না থাকার কারণে, আল্লাহর দেওয়া জ্ঞান না থাকার কারণে সে নিজেকে বান্দরের বাচ্চা বলে দাবি করেছে, ঠিক কিনা? এই মতবাদ এখনো পড়ায় পৃথিবীতে। আমার ভাইয়েরা, অপরদিকে যাদের জ্ঞান আল্লাহ তারা খুলে দিয়েছেন, কোরআনকে যারা পড়াশোনা করেছে, অমুসলিম হলেও তার কমপক্ষে স্বীকার করতে হয়েছে সৃষ্টিকর্তা আছেন। ডক্টর মরিস বুকের নাম শোনেন নাই? একজন খ্রিস্টান। এই খ্রিস্টান কোরআন শরীফ পড়তে লাগলো ভুল ধরার জন্য, কারণ কোরআনের শুরুতে বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, কোন সংশয় নাই। ওই খ্রিস্টান কোরআন শরীফের ভুল ধরার জন্য পড়াশোনা শুরু করলো, কোরআন পড়তে লাগলো, ইংরেজিতে কোরআন পড়ে, অনুবাদ, অনুবাদক তো ভুল করতে পারে, অনুবাদ পড়ে কিছু কিছু ভুল ধরতে পারল। এরপরে মনে মনে খুশি, আমি কোরআনের ভুল ধরতে পারলে গোটা খ্রিস্টান জগৎ আমাকে পুরস্কার দিবে, মুসলমানদেরকে বোকা বানান যাবে। এজন্য তিনি একটু চিন্তা করলেন যে আমি তো ইংলিশে পড়েছি, কোরআন তো ইংরেজিতে নাজিল হয় নাই, কোরআনের ভাষা আরবি ভাষা শিখতে হবে, তারপরে ভুল ধরলে তাই কেন যাবে। সেই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা লাভ করলেন। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছেন, ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে। এরপরে আরবি ভাষায় তিনি পণ্ডিত্য অর্জন করলেন। এরপরে আবার নতুন করে আরবিতে কোরআন গবেষণা শুরু করলেন। এবারে তিনি লিখেছেন, আমি কোরআন শরীফকে গবেষণা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এজন্য আমি কোরআনুল করিমকে বারবার পড়াশোনা করেছি। আমি কোরআনুল করিমকে যতবার পাঠ করেছি, কোরআন শরীফের নতুন নতুন তথ্য আমার সামনে পেশ হয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে পড়াশোনা করেছিলাম ভুল ধরার জন্য, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে কোরআন শরীফের একটা ভুলও ধরার তো সুযোগ হয় নাই, কিন্তু কোরআন বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে। ও আমার ভাইয়েরা, সেজন্য বলেছিলাম কোরআন হচ্ছে নূর। আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল সবচেয়ে বড় মুজিজার নাম কি? আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিসসালামের মুজিজা ছিল, উনি যখন হাতে লোহা নিতেন লোহাটা মোমের মতো গলে যেত, লোহার পোশাক তৈরি করতেন, অস্ত্র তৈরি করতেন। ও আমার ভাইয়েরা, মুসা আলাইহিসসালামের মুজিজা ছিল, তিনি যখন হাতের লাঠি ছাড়তেন লাঠিটা বড় সাপ হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিসসালামের মুজিজা ছিল, তিনি যখন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাতেন চোখটা ভালো হয়ে যেত। কিন্তু এই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেলেন সঙ্গে সঙ্গে মুজিজাটাও নিয়ে গেছেন। দাউদ আলাইহিসসালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মুজিজাও চলে গেছে। এরপরে তার উম্মতরা লোহা ধরলেন হয় না। মুসা আলাইহিসসালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মুজিজাও সঙ্গে সঙ্গে চলে গেছে। বর্তমান যুগের সমস্ত ইহুদিরা মিলে যদি একটা লাঠি ছাড়ে সাপ হবে, হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ার থেকে চলে গেলেন তার মুজিজাটাও চলে গেছে। ও আমার ভাইয়েরা, আজকে যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টানরা একত্র হইয়া একটা জন্মন্ধ লোকের চোখে হাত বুলায়, চোখ ভালো হবে না, আরো বেশি কানা করবে, অন্ধ করে ফেলবে, ঘষতে ঘষতে নষ্ট করবে। কিন্তু আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেলেন, আজ পর্যন্ত কোরআনুল করিমের নতুন নতুন বিজ্ঞান বের হচ্ছে, ঠিক কিনা? লিকুল্লি নবিয়িন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদি। এই কোরআন হচ্ছে আলো। এই কোরআনের নাম কি? এই কোরআন যদি কোন ব্যক্তি মানে তার নাম হয় মুসলিম। তার নাম কি? ও আমার ভাইয়েরা, আমার দেশে আমি যখন জিজ্ঞেস করি ইসলাম মানে কি, লোকেরা কয় শান্তি। ইসলাম মানে শান্তি নয়। এই মাদ্রাসা মাহফিলে অনেক মাদ্রাসার ছাত্র আছে যারা জামাতখানায় পড়ে, এক ক্লাস দুই ক্লাস পড়লে তারপরে একটা কিতাব পড়ায় মিজান মুন সাহেব। ওই মিজান মুন সাহেবও লেখা আছে, আল ইসলাম মুসলমান সুদান অগর্দন নিহাদান বতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বঙ্গভবনে, সংসদে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। আর এইরকম আত্মসমর্পণ করে যে ব্যক্তি তাকে বলে মুসলিম, তাকে বলে কি? ও আমার ভাইয়েরা, এই জন্য আসমান মুসলিম, জমিন মুসলিম, চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, কারণ এরা সবাই হুকুম মানে কার? একটু দেখাই, আল্লাহর হুকুম যে মানে তাকে বলে কি? মুসলিম। মুসলিম কাকে বলে? যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুম মেনে চলে তার নাম কি? এই জন্য আমি দেখাবো, চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, কোরআনের দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন মানুষ কি আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর দেওয়া ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করছে? ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আসলামা ইসলাম গ্রহণ করেছে, সব মুসলিম হয়ে গেছে, চন্দ্র মুসলিম হয়ে গেছে, সূর্য মুসলিম হয়ে গেছে, কেমনে মুসলিম হলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলছেন ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য সব সময় আল্লাহর হুকুম পালন করে ওই নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট পথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। চন্দ্রের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, এক একদিন এক এক রাস্তায় চলে, চলতে চলতে এক সময় মানুষের কাছে ধরা পড়ে যায়, পাতলা হয়ে যায়। আল্লাহ বলছেন হাত্তা আদা কাল উরজুনিল কদীম, একেবারে শুকনা খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়, ঠিক না? এরপরে আল্লাহ বলছেন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ তাআলা বলছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। এখন এমন হবে না চন্দ্র গিয়ে সূর্যের গায়ে ধাক্কা মারলো, অথবা সূর্যটা চন্দ্রকে আঘাত করলো, আবার হঠাৎ করে রাতের বেলায় দিন হয়ে গেল। আল্লাহ বলছেন এমনটা হবে না, কারণ সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে বলে আকাশে ট্রাফিক পুলিশ লাগে না, আকাশে সিগন্যাল বাতি লাগে না, লাল নীল হলুদ বাতি জ্বলার দরকার নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম সমুদ্রে মানে মাছেরা মানে, আল্লাহর হুকুম মানে জঙ্গলের বাঘেরা। সেই জন্য জঙ্গলের মধ্যে কোন ইফতিজিং নাই আছে নাকি? এখন বাংলাদেশে ইফতিজিং বড় সমস্যা। আপনি সমুদ্রের মধ্যে তিমি মাছের ছেলে ইলিশ মাছের মেয়েকে ইফতিজিং করেছে, এমনটা শোনা গেছে? আবার বোয়াল মাছের ছেলে পাবদা মাছের মেয়েকে বাগাইয়া নিয়ে গেছে, এমনটা হয় নাকি? কারণ ওরা হুকুম মানে কার? আবার সিংহের বাচ্চা সিংহের ছেলে হরিণের মেয়েকে সুন্দরী মেয়েকে নিয়ে চলে গেছে, ইফতিজিং করেছে, এমনটা শোনা গেছে? কারণ হুকুম মানে কার? আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে বা জমিনে যেখানে যে আছে, জলে স্থলে সমুদ্রে, সবাই হুকুম মানে কার? আল্লাহ আরাকায়াতে বলছেন, এটা ছিল সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, আরাকায়াতে বলছেন تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। الله رب العالمين বলছেন পৃথিবীতে যত মখলুকাত রয়েছে সব মখলুক আল্লাহর তাসবিহ জ্ঞাপন করছে। তুমি শুনতে শোনো কুহু কুহু, আসলে সে বলে আল্লাহু আল্লাহু। তুমি শোনো সুব্বু, তুমি শোনো কুকুরাতুর, আসলে কুকুরাতুর না, সে বলে সুব্বুন কুদ্দুসুন। এরকম প্রত্যেকটা মাখলুক তাসবিহ জপে কার? সূরায়ে বনি ইসরাইলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আবার সূরা রাদের 15 নম্বরে বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে সেজদা করে। কার কাছে সেজদা করে? ও আমার ভাইয়েরা, সবাই আল্লাহর হুকুম মেনে চলে, সেই জন্য তারা মুসলিম। সেই জন্য কি? এবারে আসুন আমরা আল্লাহর হুকুম পালন করি কিনা, আমরা মুসলিম কিনা পরীক্ষা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমদের জন্য কোরআন দান করেছেন আইনের কিতাব। এই কিতাবে হুকুম করেছেন মা বোনদের জন্য, বলেন তোমাদের ইফতিজিং করে মানুষেরা, তোমাদের শীষ দেয়, তোমাদের গায়ে পাথর ছুড়ে ধর্ষণ করে, এই দর্শন মর্শন সব বন্ধ হয়ে যাবে, আমার হুকুম পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে হেজাব করে নেয়, পর্দা করে নেয়। ও মুসলমান, পর্দার হুকুম দিয়েছেন কে? এই হুকুম বাতিল করার এখতিয়ার কারো আছে? আল্লাহ বলছেন, পর্দার হুকুম যদি মানো তাহলে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইনা, এইটা করলে তোমাদেরকে ইফতিজিং করবে না, কেউ তোমাদেরকে শীষ দিবে না, কেউ দর্শন করতে পারবে না। আজকে বাংলাদেশের আদালত থেকে এই পর্দার হুকুমকে বাতিল করেছে, আইন দিয়েছে না কয়েকদিন আগে, পর্দার জন্য বাধ্য করা যাবে না, পর্দার জন্য বাধ্য করা যাবে না। ছেলেরা রাস্তায় থাকে, মেয়েরা পর্দা করবে না, ওরা ঘোড়ার মতো চুলগুলা ফুলাইবে, এরপরে সামনের দরজা পিছের দরজা খুলে দিবে, তারপরে হাই হিলের জুতা পরে হাঁটতে থাকবে, ছেলেদেরকে উস্কানি দিবে, আর ছেলেরা বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতিজিং বন্ধ করার জন্য পর্দার হুকুম দিয়েছেন, এই জাতি আল্লাহর সেই হুকুমকে বাতিল করেছে, সেই জন্য আজকে নারীদেরকে সব যায় উত্তপ্ত করছে। ও আমার ভাইয়েরা, পর্দার হুকুমটা কেন একটু ভালো করে শুনো। পর্দার হুকুম হল এই যে দুইটা বাতিগুলো জ্বলে, দুইটা তারের মাধ্যমে জ্বলে কিনা, দুইটা তার লাগবে, এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা। এখন যদি কেউ কয় রাবার দিয়ে পেঁচাবো না, দুইটা তার রাবার খুলে দিব, বাতি জ্বলবে? ওই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো থাকবে, তারপরে নির্দিষ্ট জায়গায় মিলবে, নির্দিষ্ট নিয়মে মিললে পরে বাল্ব লাগাইতে হইবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, একজন আরেকজনের সম্পূরক। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর সংমিশ্রণে, এই দুইটা ছাড়া হবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন পুরুষ আর একটা মেয়েরকের জন্য লিবাস স্বরূপ সম্পূরক, এই দুইটা মিলতে হবে, কিন্তু মিলতে গেলে পর্দা থাকবে, নির্দিষ্ট জায়গায় মিলতে হবে, ঠিক কিনা? পর্দা দাও, আল্লাহর নিয়ম হল সবচেয়ে মূল্যবান জিনিসগুলো পর্দা দিয়ে ঢাকা। তুমি আপেল খাইবা, কয়েক পল্লা পর্দার ভিতরে আছে। ও আমার ভাইরা, বেদানার দানা কি সুন্দর দানা, লাল টকটকে দানা, পর্দার ভিতরে কিনা? পর্দার ভিতরে কি দাম! এমনি করে কলা খাইবা পর্দার ভিতরে, বাদাম খাইবা পর্দার ভিতরে, এমনকি গোলালু পর্যন্ত পাতলা পর্দা দিয়ে ঢাকা, ঠিক আছে কিনা? ও মুসলমান, শুনে রেখো, এই পর্দা যদি মা বন্ধুরা করে, তাদের মূল্য আছে। এখনো সৌদি আরবে গিয়ে দেখো, সেই দেশে অনেক যুবক ছেলেরা বিয়ে করতে পারে না, ধনী রাষ্ট্র, তারপর বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করতে গেলে মোহরানা দিতে হবে, 2 লাখ 3 লাখ 10 লাখ লিয়ার পর্যন্ত দিতে হয়, 1 লাখ রিয়ালের মূল্য হচ্ছে প্রায় 19 লাখ টাকা। তাহলে তুমি 10 লাখ রিয়াল দিলে কত টাকা লাগবে? এই কারণে ওই দেশে গণবিয়া হয়, সৌদি সরকার সাহায্য করে তারপরে যুবকদেরকে বিয়ে করায়, মেয়ে লোকদের এত দাম, এত মূল্য। আমার ভাইয়েরা, এই দেশের মেয়ে লোকেরা পর্দা খুলে ফেলেছে, এক লোক নতুন কলা লাগাইছে, কলা গাছ লাগাইছে, কোথায়, কমলাপুর গ্রামে কলা গাছ লাগাইল, নতুন বাড়ির সাগর কলা, নতুন বাড়ির নতুন মাটি, বড় বড় কলা হয়েছে। এই কলা গ্রামের মানুষ এত পয়সা দিয়ে খাইবে না, নিয়ে গেছে বাজারে। ও আমার ভাইয়েরা, মানুষের কষ্ট না হয় সেজন্য কলার ছোলাগুলো ফলাইয়া দিল, এবারে আশপাশের ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির বড় কলা কেউ কিনতে চায় না, সব লোক চলে যাচ্ছে। এবারে লোকটা চিৎকার মেরে বলল, ব্যাপার কি, তোমাদের কি হল, আমার নতুন বাড়ির বড় বড় কলা, কি মিষ্টি কলা তোমরা খরিদ করছো না, তোমরা ছোট ছোট কলা খরিদ করছো, ব্যাপারটা কি? লোকেরা বলল, তোমার কলায় ছোলা নাই, পর্দা নাই, এই জন্য খরিদ করছি না। লোকটা বলল, সর্বনাশ, আমি তো কলার ছোলা ফেলে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের খাইতে কষ্ট না হয়, তোমাদের ছুলতে কষ্ট না হয়, সেজন্য ছোলাটা ফেলে দিয়েছি। লোকেরা কয়ে ছোলা ফেলে দিয়েছ এর কারণে এখন এটার মধ্যে মশা বসেছে, মাছি বসেছে, ধুলাবালু পড়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, এইটা এখন খাইলে পরে পেট খারাপ হইবে, আমরা তোমার কলা খাব না। কয়ে যে না বিনা পয়সায় নিয়ে যাও, কয়ে না বিনা পয়সায় নিলে পেট খারাপ হলে ওষুধ খাওয়াবো কোথা থেকে, কাজে তোমার কলা খাইতে পারি, শর্ত হল এই কলা খাওয়ার পরে যে পেট খারাপ হইবে ওই জন্য প্রত্যেক কলার বিনিময়ে দুই টাকা দিতে হবে, তারপরে খাব। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পর্দার হুকুম দিয়েছেন, তোমরা পর্দা করো, তোমাদের পয়সা দিয়ে বিয়ে করতে হবে। ইসলামে মোহরণ আছে কিনা? মোহর দিতে হবে, মোহর। এখন তো মোহর দেওয়া দূরের কথা, উল্টা আরো সব ছেলেরা কি করে মোহর চায়, কারণ পর্দা খুলে গেছে, এখন মশা মাছি পড়ে গেছে, কত মাছি না জ্বালাইল তাকে। এখন বিয়ে করতে গেলে ছেলেরা কয় তোমার এই মেয়ে বিয়ে করব না, এটা রাস্তায় ঘোড়ার মতো হাঁটা চলা করেছে, কত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, আল্লাহই ভালো জানে, ওইটারে বিয়ে করবো না। কয় না ঠিক আছে, তোমার মোহরানার টাকা দেওয়া লাগবে না। কয় না মাগনা দিলেও বিয়ে করবো না, বিনা পয়সা দিলেও বিয়ে করবো না, বিয়ে করতে পারি যদি ওই কলা খাওয়ার পয়সা দিতে পারো, বিয়ে করতে পারি যদি তোমার মেয়ে উল্টা পাল্টা করে, আমি যেন বিদেশ চলে যেতে পারি, এই বিদেশ যাওয়ার টাকা দিতে হবে, এরকম টেলিভিশন দিতে হবে, তোমার মাইয়া উল্টা পাল্টা করলে আমি যেন টেলিভিশনের মেয়েদেরকে দেখতে পারি। কত বোকা মা বাপ জামাইরে টেলিভিশন কিনে দেয়, আরে শয়তান, ওই টেলিভিশনে যে মেয়েদেরকে নেওয়া হয় সেই মেয়েগুলো তোর মেয়ের তো অনেক সুন্দরী, ঠিক কিনা? বাছাই করে নেওয়া হয় তোর মেয়েকে, যে লোকটা বিয়ে করল সে যখন টেলিভিশনে আরো দশটা মেয়ে দেখবে তার মনের আকর্ষণটা চলে যাবে ওই টেলিভিশনের মেয়েদের দিকে, তোর মেয়ের প্রতি আকর্ষণ থাকবে না, আস্তে আস্তে ঝগড়া চলবে, ঘৃণা চলবে, মারামারি হবে, শেষ পর্যন্ত ছাড়া ছাড়ি হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান দিয়েছেন, যাতে করে পর্দার মধ্যে থাকবে, আর ছেলেদের যৌবন যখন আসবে আল্লাহ বলছেন বিয়ে করো, এই বেটা যখন পিপাসা থাকে তখন পানি খাইতে পাগল হয়ে যায় না মানুষ, একজন লোক পানির পিপাসায় দুপুরে কাতর হয়ে গেছে, এখন রাস্তায় ডাব বিক্রি করে একজনে, কয় টাকা? কয় 50 টাকা, দেও তাড়াতাড়ি, 50 টাকা দিয়ে ডাব খাইল। এরপরে কিছু দূর গেছে, গিয়ে দেখে আর এক লোকে ডাব বিক্রি করে, কয় যে বিনা পয়সায় ডাব ফ্রি খাও, মাশাআল্লাহ তুমি তো খুব ভালো মানুষ, ফ্রি ডাব খাও, কয় না ভালো মানুষ না বেশি, আসলে ডাব নিয়ে আসলাম বাজারে, আবার আনতে 1000 টাকা খরচা হয়েছে, এখন যদি ফেরত নেই তাহলে আমার আবার 1000 টাকা খরচা হবে, তার চেয়ে বরং বিনা পয়সা খাওয়াইলে আমার 1000 টাকা বাঁচল। ওই লোকটা খামাকে আরেকটা খাইল, ক্ষুধা শেষ। এরপরে দূরে গেছে, দেখে আর এক লোক ডাব বিক্রি করে, সে বলে ভাই আসো ডাব খাও, আর এক এক ডাবের বিনিময়ে 2 টাকা দেওয়া হবে, উল্টা পয়সা দেওয়া হবে। কেন তুমি এটা করো, কি জন্য? আমার এই ডাবগুলো আনতে খরচা হয়ে গেছে 2000 টাকা, এখন যদি এক একটা ডাব খাওয়াই আর 2 টাকা দেই তাহলে আমার 1000 টাকা খরচা হবে, কিন্তু ফেরত নিতে গেলে 2000 টাকা খরচা হবে, সেই জন্য তোমাদেরকে ডাবও খাওয়াবো পয়সাও দিব। ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ভালো করে বুঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের যৌবন দান করেছেন, ওই পানির পিপাসায় যেমন ছটফট করে ঠিক তেমনি ভাবে যৌবনে মানুষ বিয়ে করার জন্য ছটফট করে, এজন্য তোমার বাবা আদম পর্যন্ত ছটফট করেছে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, কি সুন্দর নেয়ামত, কিন্তু শান্তি নাই মনে, মনটা কেমন গুরু গুরু করে, কি ব্যবহার করে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে তার বাম পাজরের হাড্ডির থেকে একটা বউ তৈরি করলেন, হাওয়া তৈরি করলেন, এবারে আদম খুব খুশি। ও আমার মায়েরা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদেরকে ছোট করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হল তোমাদের মূল্য আছে অনেক, এই ছেলেরা যখন যৌবনে আসে তখন বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, তখন বলছে তুমি পর্দা করো যেন তোমাকে এমনি সে বাগনা খাইতে না পারে, ফ্রি খাইতে না পারে, টাকা দিয়ে বিয়ে করবে, এজন্য পর্দায় থাকো, দেখো সে টাকা দিয়ে বিয়ে করবে, কিন্তু তুমি করলা কি পর্দা খুলে দিলা, এবারে সে টাকা দিয়ে বিয়ে করার দূরের কথা, বিনা পয়সা বিয়ে করতে চায় না, কারণ সে রাস্তায় পেয়ে যায়, ফ্রি পেয়ে গেছে, এখন কে খাইবে। এরপরে ফ্রি খাইয়া যখন ক্ষুধা নিবারণ হয়ে গেছে, যৌবনের জ্বালা শেষ হয়ে গেছে, তোমার মেয়েও গেছে বুড়ি হইয়া, মেয়ের সৌন্দর্য চলে গেছে, দেখবেন যে মেয়েরা বারো চোদ্দ বছরের রূপ বেড়ে যায় না, কালামে তারপর আকর্ষণ আছে কিনা, ছেলেদের মধ্যে একই অবস্থা, যৌবনের চেহারা ফুলে ওঠে, এরপরে আস্তে করে টান দেয়, দেখবেন যে এরপরে চেহারা কমে গেছে। ও মুসলমান, বুঝতে আল্লাহর রহস্য বুঝতে হবে, যাতে করে ছেলে মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এইরকম ভাবে চেহারার মধ্যে নূর দিয়ে দান করে, বলুন সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহর নির্দেশ হল পর্দা করো, চক্ষু নিচু রাখো। কোরআনে বরং পুরুষদেরকেও আগে হুকুম দিয়েছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, পর্দার হুকুম আগে পুরুষদের জন্য। এরপরে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতে, মুমিনাত মেয়ে লোকদেরকে বলুন তারা যেন পর্দা করে চক্ষু নিচু রাখে। এরপর আল্লাহ বললেন তোমার যৌবন আছে, চাহিদা আছে, বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফানকিহু আদেশ, তোমরা বিয়ে করো, আদেশ করেছেন, কে করেছেন আদেশ, একটা বিয়ে করো, যদি একটাই না হয় দুইটা করো, দুইটাই না হয় তিনটা করো, তিনটাই না হয় চারটে করো, কে হুকুম দিয়েছেন? বিয়ে করা কি সুন্নাত না মুস্তাহাব না ফরজ? ফরজ, কারণ যখন গুনাহের লিপ্ত আশঙ্কা থাকে তখন বিয়ে করা গুনাহের লিপ্ত হারাম, হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করা কি? অনেক মা বাবা আছে ছেলে যৌবনে গুনাহ করতেছে কিন্তু বিয়ে করায় না, কয় আরে বিয়ে করাবার পরে ছোট ছেলে, মেয়েকে বিয়ে দেয় না, কয় বড় মেয়ে ছোট এখনো ছোট, কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়া নয়, এহুদি খ্রিস্টানদের স্লোগান মুখস্থ করেছে। ও মুসলমান, বিশের পরে তোমার মেয়ের আকর্ষণ শেষ, এরপরে বিয়ে হয় না, ছেলেরা বিয়ে করতে চায় না, তখন হুজুরের কাছে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন, মেয়েটা তাদেরকে বর বাঁধছে, বর বাঁধে, মিথ্যা কথা, ভুয়ো কথা। ও আমার ভাইয়েরা, আসল বিষয় হল তোমার মেয়ের প্রতি যখন আকর্ষণ ছিল তখন বিয়ে দেওয়া নাই, এখন তোমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, ৩০ বছর বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ওর যৌবন নষ্ট হয়ে গেছে, চেহারায় পোকা ধরে গেছে, চেহারার গোস্ত শুকিয়ে গেছে, বান্দরের মতো চেহারা হয়ে গেছে, ইফতিজিং করতে করতে ওর চেহারা আরো নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, ও যুবকেরা যাদের বিয়ে করার মতো সামর্থ্য আছে ফালিয়াতা জব্বাজ, সেজন্য বিয়ে করে, এই বিয়ে করলে লাভ কি? ফাইন্নাহু আহসানুল ফরাজ ওয়া আগদুলিল বসার, বিয়ে করলে পরে চক্ষু নিচু থাকে আর লজ্জাস্থান হেফাজত থাকে। কেমন মেয়ে বিয়ে করবা তাও আল্লাহ রাব্বি পরিষ্কার করে দিয়েছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনহা ফাজফার বিযাতিদ দীন তারিবাতি ইয়াদাকা। আল্লাহর হাবিব বলেন মানুষরা কেউ মেয়ে বিয়ে করে সুন্দর রূপ দেখে, কেউ বিয়ে করে বড় বংশের মেয়ে দেখে, কেউ বিয়ে করে অর্থ সম্পদ দেখে, আর কেউ বিয়ে করে দিনদারি দেখে। ও মুসলমান যুবকেরা, তোমরা বিয়ে করতে গিয়ে দিনদারিকে অগ্রাধিকার, বলে সুবহানাল্লাহ, কি সুন্দর বয়ান করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার করে দিলেন এই ইফতিজিং বন্ধ করো, এই পর্দার হুকুম ধারণ করো, আমার জাতি আল্লাহর হুকুমকে পালন করতে বাধ্য করা যাবে না বলে আইন বাতিল করে দিল। আল্লাহর আইন বাতিল করে ইফতিজিং বন্ধ করা যাবে? বন্ধ করা যায় নাই। এরকম একটা একটা বলতে গেলে অনেক কথা চলে আসবে। ও মুসলমান, আমার ঘরে এখন চুরি হয়, আমাদের দেশে চুরি হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য বিধান দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই চুরি করুক না কেন, চুরি করলে ওর হাতটা কেটে ফেলে দাও, আইনটা কার? এই আইনটা যদি বাস্তবায়ন করা হয় দেশে আর চোর থাকবে না, চোর থাকবে নাকি? একটা হাত কাটলে কেউ হাত দিয়ে চুরি করবে আর? আমার ভাইয়েরা, আল্লাহর সেই আইনটা পর্যন্ত বাতিল করেছেন। আল্লাহর চেয়ে মায়া বেশি দেখায় যে চোরের হাত কাটলে খাইবে কি করে, আর এবার সৃষ্টি করেছেন কে, তুমি তার চেয়ে বেশি জানো? আল্লাহ বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে কার? তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তার আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, ও মুসলমান আল্লাহর আইনকে বাতিল করার ক্ষমতা কারো নাই। আছে আল্লাহর নবী মক্কা বিজয় করার তিন দিনের মাথায় গিয়ে একটা মক্কায় চুরি হয়ে গেল, চুরিটা করলো কুরাইশ বংশের একটা বড় মেয়ে ফাতেমা, আল্লাহর নবীর ছোট মেয়ের নামে, নাম কি সুন্দর নাম। কুরাইশ বংশের লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, নাক কাটা যাবে, কি করে নবীর কাছে একটু সুপারিশ করা যায় যেন হাতটা না কাটা যায়। এজন্য নবীর কাছে কে অনুরোধ করবে? নবীর পালক নাতি ছিল উসামা বিন যায়েদ, হেব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর আদরের নাতিকে সবাই ধরল। তুমি একটু নবীর কানে কানে বলবা, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরি ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একটা মেয়ে লোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশ তো কুরাইশ বংশ, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হবে, সেই বদনামের মধ্যে আপনিও কিন্তু পড়ে যাবেন, তাছাড়া মেয়েটার নামটাও কিন্তু আপনার মেয়ের নামে, নাম ফাতেমা। কি সুন্দর মলম দিচ্ছে ও আমার ভাইয়েরা! আল্লাহর নবীর কানে যখন কথা পৌঁছানো হল আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন, বললেন ও উসামা, ও মুসলমানরা, আমার উম্মতেরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো কারবার শুরু করেছ? আগের যুগের উম্মতেরা ধ্বংস হয়েছে আল্লাহর আইনকে বাতিল করার জন্য, আল্লাহর আইনকে পরিবর্তন করার জন্য। জেনে রাখো, তোমরাও যদি আল্লাহর আইনকে বাতিল করো তোমরা ধ্বংস হয়ে যাইবা। আজকে তোমরা আমার কাছে সুপারিশ করছো যে কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করেছে, জেনে রাখো কুরাইশ বংশের মেয়ে নয়, কেবল আজকে যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আমি তার হাত পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণে আছে। ও আমার ভাইয়েরা, এই চোরের হাত কাটার বিধান বাকি আছে বলে সৌদি আরবে দেখেছি, মক্কা মদিনায় দেখেছি, আজান হয়ে গেল, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে তারা মসজিদে চলে যাচ্ছে, চোরের কোনো ভয় নাই। আর আমার সোনার বাংলায়, একটা মসজিদে ভালো জুতা নিয়ে গেলে চোরের ভয় আছে, ঠিক কিনা? আমি তো ওয়াজ মাহফিল করতে গিয়ে কত জুতা হারাই চাল্লাই জানে। ও আমার ভাইয়েরা, এই জন্য আজকে জুতা একেবারে স্টেজ নিয়ে উঠছি, এর কারণ আছে, জুতা প্রায় হারাই। এই জুতাগুলো আছে মক্কা শরীফ থেকে, কয়েকজন জুতা নিয়ে এসেছে, কারণ এগুলো নরম, পায়েতে আরাম লাগে, তো ওইগুলো নিয়ে যায়, এক জোড়াই আছে এখন। ও আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হচ্ছে সোনার মদিনায় গেলে স্বর্ণের দোকানেও চুরি হয় না, আর সোনার বাংলায় মসজিদে জুতা রাখা যায় না, কেন এই পার্থক্য? সোনার মদিনাতে আল্লাহর বিধান, চোরের হাত কাটার বিধান কার্যকর আছে, সেই জন্য সেখানে কেউ চুরি করতে ভয়, চুরি করতে পারে না। আমার দেশে আল্লাহর আইনকে বাতিল করেছে, অমুসলমান আল্লাহর আইনকে বাতিল করলে সে মুসলমান থাকে? মুসলমান থাকে না। আমি কথা বলছি না যে নামাজ না পড়লেই কাফের হয়ে গেছে, রোজা না রাখলেই কাফের হয়ে গেছে, কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, সে মুসলমান না কাফের? ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে এই যুগে চোরের হাত কাটা আইন চলবে না, এটা বর্বর আইন, এমনিভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পর্দার বিধানে যুগে চলবে না, এমনিভাবে জেনাবে বিচার করলে তার বিচার আছে, যদি জেনাবে বিচারকারী অবিবাহিত হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো, 100 দররা করে মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? ও আমার ভাইয়েরা, আমার দেশে সেই আইনকে বাতিল করা হল। আল্লাহর আইন বাতিল করলে মুসলমান থাকবে? আপনারা তো জানেন না মুসলমান থাকে না। আমার দেশে কষ্টটা এইখানে লাগে, এদেশের মানুষ উজু ভঙ্গের কারণ মুখস্থ করে, নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করে, রোজা ভঙ্গের কারণ মুখস্থ করে, ভালো কথা ঠিক আছে দরকারও আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ কেউ মুখস্থ করে না, ঠিক কিনা? ইমান ভঙ্গের কারণ আছে, যদি কেউ শিরিক করে তার ইমান ভেঙে গেছে, কেউ যদি আল্লাহকে গালি দেয় তার ইমান ভেঙে গেছে, কেউ নবীকে গালি দিলে ইমান ভেঙে যায়, কেউ যদি আল্লাহকে নিয়ে উপহাস করে ইমান ভেঙে যায়, কেউ যদি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে করে মাধ্যম বানায় তাহলেও তার ইমান ভেঙে যায়, কেউ যদি আল্লাহর কোন আইনকে উপহাস করে মজাক করে অবজ্ঞা করে অমান্য করে তাহলেও তার ইমান ভেঙে যায়, এরকম অনেকগুলো উজুভঙ্গের কারণের মতো, নামাজ ভঙ্গের কারণের মতো ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। ও আমার ভাইরা, সেগুলো জানতে হবে, নতুবা ইমানটা কোন সময় চলে গেছে টের পাইবে না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একবার একটা বিচার আসলো। আল্লাহর নবীর বিচার হলো, একজন ছিল মুসলমান একজন ছিল ইহুদি, এই দুইটা লোকের একটা বিচার আসলো। আল্লাহর নবী উভয় পক্ষের বক্তব্য শুনলেন, শুনে টুনে তারপরে ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানটা এটা মানতে পারল না, খুশি হয় নাই, সে চিন্তা করল ওমর ইবনুল খাত্তাব বড় কঠিন মানুষ, কাফেরদের বিরুদ্ধে কঠোর, তার আদালতে বিচারটা আপিল করব, সানি করব। ইহুদিকে বলল চলো একটু বিচারটা আপিল করাই, ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বিচারটা আবার সানি করাই। ইহুদি চিন্তা করল যেই নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও নিশ্চয়ই ন্যায় বিচার করবে, ঠিক কিনা? আমার কোন আপত্তি নাই, চলো। ইহুদি আর ওই মুসলমানটা ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেল, মুসলমানটাকে নিজের পরিচয় দিল, আমি মুসলমান, এই লোকটা ইহুদি, আমাদের দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, মামলা হয়েছে, এইটা তোমার কাছে পেশ করতে চাই, তুমি শুনে তারপর রায় দাও। এবারে বর্ণনা শুরু করলো মুসলমানটায়, ফাঁকে ইহুদিটায় বলল ওমর, এই বিচারটা তোমার নবীর কাছে পেশ করা হয়েছিল, তোমার নবী দুই পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু তোমার এই মুসলমান বন্ধু তা বিশ্বাস করতে পারে মানতে পারে নাই, সেজন্য তোমার কাছে আসছে আপিল করার জন্য। ও আমার ভাইয়েরা, হাদিস পড়ুন, এই কথা শোনা মাত্র ওমর আব্দুল খাত্তাব বলেন আচ্ছা দাঁড়াও তাহলে একটু আসতেছি, ঘরের থেকে একটা খোলা তরবারি নিয়ে আসলেন। এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যদি কোন ব্যক্তি ওমর আব্দুল খাত্তাবের কাছে আপিল করার জন্য আসে, সানি করাবার জন্য আসে, তার সানিটা এইভাবেই করা হয়। এই বলে একটা আঘাত করে ওই মুসলমানটাকে দুই খণ্ড করে ফেললেন। বিষয়টা মারাত্মক হয়ে গেল, ওই লোকের আত্মীয় স্বজন মুসলমান যারা, তারা গিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহি, যদি কোন ব্যক্তি কোন মামলার জন্য আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা? এ তো পাগলও বুঝে যে আপিল করলে হত্যা করা যায় নাকি? হত্যা করা যায় না। আল্লাহর নবী বলেন এটা কেমন কথা, আপিল করলে হত্যা করা যাবে? তাহলে যদি নাই করা যায় তাহলে আপনার বিশিষ্ট সাহাবী ওমর, আপনার শ্বশুর, আমার মক্কার একজন সিংহ পুরুষ হিজরত করেছে, এই ওমর ইবনুল খাত্তাব তো আমাদের বংশের অমুককে হত্যা করেছে, আপনার দরবারে বিচার আসছিল, সেই বিচারের রায়টা ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে আপিল করেছিল, ওমর ইবনুল খাত্তাব বিচার না করে বরং তরবারি দিয়ে ফয়সালা করে দিয়েছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, ওই লোকেরা দাবি করল এবারে হত্যার বিনিময়ে হত্যা কেসাস, ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করতে হবে, কি জটিল মাসলা, কি গুরুত্বপূর্ণ মাসলা। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, বারবার বলতে লাগলেন ওমর ইবনুল খাত্তাব এমন একটা কাজ করতে পারলো, এমন একটা কাজ করতে পারলো, কি করবেন? আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বললেন হে নবী আপনার কোন চিন্তা নেই, আপনার কোন ভয় নেই, ওমর আব্দুল খাত্তাব যাকে হত্যা করেছে এটা কোনো অন্যায় করে নাই, সে হত্যার উপযুক্ত, কারণ যেই ব্যক্তি এখানে বিষয়টা আপিল করার বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার ফয়সালা সে মানে নাই, নবীর ফয়সালাকে অবজ্ঞা করেছে, নবীর ফয়সালাকে অমান্য করা আর আপিল করা এক কথা নাই। জেনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে অথবা আল্লাহর নবীর কোন ফয়সালাকে মেনে না নিবে এবং আল্লাহ তাআলা ফয়সালা দিলে পরে, আল্লাহর নবী ফয়সালা দিলে পরে তার মনের মধ্যে কোন সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, বিনা বাক্যে বিনা দ্বিধায় যদি মেনে না নিতে পারে তাহলে সে মুসলিম থাকে না, সে মোরতাদ হয়ে যায়, আর মোরতাদের শাস্তি হচ্ছে তাকে কতল করে দেওয়া। ওমর আব্দুল খাত্তাব তাই করেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, বোঝা গেল আল্লাহর হুকুম যদি কোন মুসলমান অস্বীকার করে অমান্য করে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে হত্যা করতে হবে। ও আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করুন, আল্লাহর বিধান কতগুলো বাতিল করলো, চোরের হাত কাটার বিধান বাতিল করলো, এমনি করে জেনা বিচারের শাস্তির বিধান বাতিল করলো, এবারে সুদের বিধান বাতিল করেছে। আল্লাহ বলছেন ইন্নামাল খাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমার জাতি আল্লাহর হারাম করা সুদকে সোনালী ব্যাং, রূপালী ব্যাং, জনতা ব্যাং, পুবালী ব্যাং, ভাউয়া ব্যাং, কোন ব্যাং, যত ব্যাংক আছে সব চলে কিছে, সব জায়গায় সুদের লাইসেন্স দিচ্ছে, সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারাম করা জিনিসটাকে যদি কেউ লাইসেন্স দিয়া বৈধ করে সে মুসলমান না কাফের? মুসলমান থাকবে। এমনি করে মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ, হে মুসলমানরা তোমরা এগুলোর থেকে দূরে থাকো। হুকুম দিয়েছেন কে? আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ। সরকারি মদের কারখানা আছে না? সরকারি মদের লাইসেন্স করা কারখানা আছে, লাইসেন্স করা মদের দোকান আছে, ফাইভ স্টারে বৈধ, এয়ারপোর্টে বৈধ। ও মুসলমান, আল্লাহ তারা মদকে করলেন হারাম, আমার জাতি করল কি? হালাল। মূর্তি আল্লাহ করেছেন হারাম, আমার জাতি করল কি? হালাল। এখন মূর্তি তৈরি করার প্রতিযোগিতা লাগছে। আজকে যশোর থেকে আসলাম, দেখলাম ক্যান্টনমেন্টের সামনে কি আছে, ল্যাংটা মূর্তি আছে না, একবারে ল্যাংটা একটা মূর্তি বানিয়ে রাখলো, এরপরে মূর্তির মোড়ে মূর্তি কতগুলো, আরো কত মূর্তি, কত কোটি কোটি টাকা বাজেট করছে মূর্তি তৈরি করার জন্য। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু, মূর্তি এটা একটা শিরিক, এই মূর্তির সামনে তৈরি করা শিরিক, মূর্তির পাহারা দেওয়া শিরিক, মূর্তি হেফাজত করা শিরিক। আমার দেশের যুবকেরা পুলিশের চাকরি নিয়ে, সেনাবাহিনীর চাকরি নিয়ে রাতভর মূর্তি পাহারা দেয়, ঠিক কিনা? মুসলমানরা মূর্তি পাহারা দেয় না, মূর্তি পূজা করে না। আমার জাতি মসজিদ গিয়ে আল্লাহর কথাও বলে আবার মূর্তির পূজাও করে, মুসলমান না কুফফার? মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর ওয়াজ বুঝতেছেন মাশাআল্লাহ, জানি না এখান থেকে বের হলে পরে থাকবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমানরা, তোমাদের জন্য আমি সম্পত্তি বণ্টনের আইন দিয়েছি, সূরা নিসার পাঁচ এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার দেশে একদল মুসলমান নামধারী মেয়ে লোকেরা মিছিল করে আর বলে আল্লাহ তাআলা নাকি নারীদেরকে ঠকিয়েছে। ও আমার ভাইয়েরা, এই কথাগুলো আমার দেশের মেয়ে লোকদের না, ইহুদি খ্রিস্টানরা এই সব কথাগুলো শিখায়, ঠিক কিনা? এজন্য আমি বলছি মুসলিম হও, হাফ মুসলিম না ফুল মুসলিম, ফুল মুসলিম হতে হবে। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমে কাফাতান, হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করলে চলবে না। তোমার বাড়িতে কেউ যদি যায়, অর্ধেক ঢুকছে তোমার দরজার ভিতরে আর অর্ধেক বাইরে, তুমি কি করবা? অর্ধেক ভিতরে অর্ধেক কি, তুমি কবে বেড়াবে ঢঙ্গা? বাহ, হয়তো পুরো ঢুকবি না, কি কর, পালা এখান থেকে। তোমার বাড়িতে গেলে পরে দরজার ভিতরে অর্ধেক বাইরে, অর্ধেক যদি চলতে না পারে তাহলে আল্লাহর দিন ইসলামে গ্রহণ করলে অর্ধেক মানলো অর্ধেক মানলো না চলবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এমনটা যদি করো তোমাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করব, বঞ্চিত করব, পদদলিত করব, আর আখেরাতেও তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আজকে সেই জন্যই দেখতে পাচ্ছি এই হাফ মুসলিমরা সব জায়গায় মার খায়, ফিলিস্তিনে মার খায়। ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে ইহুদি দখল করে আছে, আবার ওই মুসলমানদের বাড়িঘর গুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা দেখেছো ওই দেশের শিশু সন্তানরা যখন ট্যাঙ্কের দিকে পাথর মারে, তখন ইহুদি সৈন্যরা ওই শিশুগুলোর বুকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলে। ও আমার ভাইয়েরা, ইরাক হামলা করার পূর্বে বুশ প্রশাসন অবরোধ দিয়ে 10 লক্ষ মুসলিম বাচ্চাদেরকে হত্যা করেছে, এরপরে বোমা মেরে বাকিদেরকে মেরে ফেলেছে। ইরাকের বুকে মুসলমান নির্যাতন হল। আপনি আফগানিস্তানের দিকে লক্ষ্য করুন, যুগ যুগ ধরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। ও আমার ভাইয়েরা, মুসলমানদেরকে ধরে নিয়ে গুয়ান্তানামো বে নামক কারাগারে উলঙ্গ করে তারপরে একজনের পর একজনকে রেখে ইট উপরে ইট রেখে যেমন পিরামিড তৈরি করে, এরকম ওরা মুসলমানদেরকে একজনের উপর আরেকজনকে চড়াইয়া তারপরে পিরামিড তৈরি করেছে। মুসলমানদেরকে ওরা নির্যাতন করতে করতে যখন তারা পানির পিপাসায় ছটফট করছে, পানি ভরে চিৎকার মারছে, ওই ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা মুসলমানদের মুখে পেশাব করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, পৃথিবীর একটু খোঁজ রাখো, পৃথিবীর খবর রাখো, কাশ্মীরি মুসলমানদের মা বোনদেরকে পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মেরে নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, ওরা আনন্দ উল্লাস করে। মুসলমানদের কোরআনুল করিমের গায়ে ওরা ক্রুশ এঁকে দিয়েছে, পত্রিকায় সারা দুনিয়াতে দেখানো হয়েছে, মুসলমানদের কোরআনুল করিমকে পায়খানায় ছুঁড়ে মেরেছে। ও আমার ভাইয়েরা, এরপরেও মুসলমানরা চুপচাপ বসে আছে, কেন এই নির্যাতন? সারা দুনিয়াতে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, কারণ কি? এরা ফুল মুসলিমরা কি হাফ মুসলিমরা কি? নতুবা ফুল মুসলিম যদি হও তাহলে শুনে রেখো আল্লাহ কি বলছেন। আল্লাহ তারা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো কি হতে পারো? এই মুমিনদেরকে পুরো দুনিয়া ভয় করেছে। ইতিহাস পড়ো, দেখবে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। তবুকের যুদ্ধ, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই হবে, যুদ্ধ হবে, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। এই সময় সাহাবায়ে কেরাম কে কার আগে নাম লেখাবেন, প্রতিযোগিতা হচ্ছে। এই মুহূর্তে একজন মহিলা নিজের দুধের শিশুকে এনে হাজির করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবার থেকে যুদ্ধে অংশগ্রহণ করার মতো কোন পুরুষ নাই, আমার স্বামী সে তো আগেই শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার বড় ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার পরিবার থেকে এই দুধের সন্তান ছাড়া আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহি, আপনি মেহরবানি করে কবুল করুন, অংশ আমার বাচ্চাটাকে গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবি, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, আমার তো এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘুরাতে পারবে, তোমার শিশু কোনটাই পারবে না। মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমিও জানি আমার শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু তীর তরবারি খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জামানে মে মুআজ্জাজাত থে আমলে পরাহ কর আর তুম জলিল ও খার হয়ে তারে কে কুরআহ কর। এই দৃশ্য যখন ওই ময়দানে হলো, গোয়েন্দারা ছিল রোম সম্রাটের গোয়েন্দা, রোম সম্রাটের 300,000 সৈন্য, ওই সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছিল। গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল যে খবরদার খবরদার, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস করবেন না। রোম সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল না, সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? কয় না, অস্ত্র তো ওদের কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? কয় না, ওদের শক্তিও গায়ে কম না, ওরা জীর্ণ শীর্ণ, ওরা খায় শুকনো রুটি আর খেজুর, বড় জীর্ণ শীর্ণ, লম্বা লম্বা জীর্ণ শীর্ণ লোক। রোম সম্রাট রাগ করল, সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল শোনো, অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার বেশি ঠিকই, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইতিহাস পড়ো, ওহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, এমন সময় একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার চেহারা, উঠন্ত চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বলেন জান্নাত, জান্নাত পুরস্কার পেয়ে যাবে। মহিলা ওই সাহাবী, যুবক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পেয়ে যাও, বাহবা আছে তো কুদ্দ সুন্নার, বাহবা। আল্লাহ তোমার বাহবা বললা কি জন্য? না, অস্বীকার করে না, অস্বীকার করে না, বড় আনন্দে ভিতর থেকে খেজুর বের করলেন, একটু কোমরটা সোজা করে নেই, শক্তি অর্জন করে নেই, কয়েকটা খেজুর খেয়ে তারপরে ছুড়ে মারলেন খেজুরগুলোকে আর বললেন, আরে এতগুলো খেজুর খেতে তো অনেক সময় লেগে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, কি বিশ্বাস মুসলমানদের! ও আমার ভাইয়েরা, এবারে তরবারি হাতে নিল, যুদ্ধের ময়দানে ঢুকে পড়ল, মেঘের ভিতরে যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায়, এরকম সুন্দর চেহারা যৌবন নিয়ে কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, দুই দিকে কেবল লাশের স্তূপ করে ফেলছে যুবক। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক এদিকে চলে আসো, কাফেরদের মধ্যে ঢুকে গেছো কেন, এদিকে চলে আসো। যুবক ফিরে তাকাচ্ছে, চেহারায় রক্ত আর মুখে ঠোঁটে হাসি, বলছে আমার ভাইয়েরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি তো উহুদ পাহাড়ের দিকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি, জান্নাতের সুগন্ধ পাচ্ছি। যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ওই সাহাবীর জানাজা অংশ জানাজা পড়ালেন, নিজে কবর দিলেন আর বললেন লোকটা ইসলাম গ্রহণ করলো, এক অক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই, কিন্তু সকলের আগে জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, আর সেজন্য আল্লাহ সাহায্য করেছেন। ও মুসলমান, ইতিহাস পড়লে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতির সামনে আসলেন, ওই জাতির লোকেরা মূর্তি তৈরি করত, মূর্তি পূজা করত, এই বাংলাদেশের লোকের মতো মূর্তি পূজা করত, মূর্তি তৈরি করত, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আর রাজকীয় রাজকীয় ইবাদত খানায় মূর্তি। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় খুঁজতে শুরু করেন, আমার আল্লাহ আসলে কে? রাতের বেলায় তারকার দিকে তাকিয়ে বলে এটা আমার রব, তারকা ডুবে গেল, এটা আমার রব না, যা ডুবে যায় তার রব হতে পারে না, ক্ষয় হয় লয় হয় শেষ হয়, এগুলো রব হতে পারে না। আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, বলে এটা বলো আমার রব, আবার যখন চাঁদ ডুবে গেল ছোট হতে লাগলো, বলে আমার রব নয়, এবারে দিনের বেলায় সূর্যের দিকে তাকিয়ে বলে এটা আমার রব, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন লা ইল্লা মিহাদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবারে থেকে হেদায়েত দান করলেন, পরিষ্কার জানিয়ে দিলেন এই চন্দ্র তোমার রব নয়, সূর্য তোমার রব নয়, আকাশের তারকা তোমার রব নয়, বরং এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার রব। ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম, চন্দ্রের দিকে নয়, সূর্যের দিকে নয়, তারকার দিকে নয়, খাজা বাবার দিকে নয়, গাদা বাবার দিকে নয়, কোন পীর বাবার দিকে নয়, মাদারের দিকে নয়, ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম, কার দিকে? এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তার দিকে, হানিফান একনিষ্ঠ ভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহকেও মানে আবার খাজা বাবার কাছে প্রার্থনাও করে, গাজা বাবার কাছে ভিক্ষা চায়, আমি তাদের অন্তর্ভুক্ত নই, আমি কার গোলাম? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের গোষ্ঠীকেও দাওয়াত দেওয়ার জন্য কৌশল তালাশ করলেন, এই মূর্তি পূজকদেরকে বুঝাইতে হইবে মূর্তি তোমাদের কোন উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এই মূর্তি ইবাদত করা যাবে না। এজন্য তিনি কৌশল এবং সুযোগ তালাশ করতে আরম্ভ করলেন। মেলার সময় আসলো, যুবকেরা সব ইব্রাহিমের বন্ধু বান্ধবরা বলল চলো মেলায় চলি, পূজার মেলা, পূজা দিয়ে লোকেরা গেছে আবার মেলায় গিয়ে পূজা দিতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় একটা মোক্ষম সুযোগ মনে করলেন, কুড়াল একটা হাতে নিলেন, তারপরে মূর্তিখানায় ঢুকলেন, রাজকীয় মূর্তিখানা, ছোট ছোট মূর্তিগুলোর সবগুলোর কোন হাত ভাঙলেন, পা ভাঙলেন, নাক ভাঙলেন, কান ভাঙলেন, সব ভেঙ্গে চুরে চুরমার করলেন। কোরআনে আছে প্রথমে গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার, কালা তাকুলুন আলা তাকুলুন, খা খা খা, খায় না। এবারে রাগ উঠল, ফাঁকা আনা দরবান বিল ইয়ামিন, ডান হাতে একটা জোরে থাপ্পর মারলেন, থাপ্পর মারার পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? এবারে ব্যথা পাইল, রাগ উঠল, এবারে একটা কুড়াল হাতে নিল, এবারে মূর্তির হাত পা ভেঙ্গে চুরমার করা শুরু করল, সব ভেঙ্গে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকিয়ে রেখে চলে গেল। এবারে লোকেরা পূজা শেষ করে মেলার থেকে আবার পূজা দিতে আসলো, ওই তাবলিগলারা মসজিদ থেকে যায় আবার মসজিদে এসে উঠে না, ওইরকম ওরাও পূজা দিতে যাইতো, আবার পূজা দি, আবার মেলা গিয়ে পূজা দিতে আসতো আবার। এবারে মূর্তিখানায় ঢুকে দেখে সর্বনাশ হয়ে গেছে, কোন জরতুফান হল না, কোন সিডর হল না, নার্গিস হল না, ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, কেন? মূর্তির হাতগুলো ভাঙলো, পাগুলো ভাঙলো, সোজা চলে গেল মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে। নমরুদ আসলো, এত বড় দুঃসংবাদ, সব নমরুদের একাত্র হয়ে গেল। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, তাফসিরে লেখে নমরুদ সর্বপ্রথম যে কথাটা বলল তা ছিল হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন করা হল? কমলাপুরের যুবকেরা শুনে রেখো, ওই নমরুদ এমনে এমনে বেঈমান হলো, তার জ্ঞান ছিল, চক্ষু জ্ঞান, চক্ষু ছিল, জ্ঞান ছিল, কিন্তু কোরআন আল্লাহর বাণী ছিল না। ওই যে শুরুতে বলেছিলাম জ্ঞান থাকলেই চলবে না, জ্ঞান চোখের সামনে আল্লাহর কালামের নূর থাকতে হবে। নমরুদ এমনি বিচক্ষণ ছিল, সে বুঝতে পারল কোন যুদ্ধ হল না, কোন বিগ্রহ হল না, কোন ঝড় তুফান হল না, কে এই মূর্তিগুলোকে ভাঙল? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত কাজ শেষ হয় নাই, এটা একটা পরিকল্পিত কাজ, এটা একটা সমাজ সংস্কারের সূচনা মাত্র, সমাজ পরিবর্তনের সূচনা মাত্র। আর এইরকম সমাজ পরিবর্তনের কাজ, সমাজ সংস্কারের চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। এই জন্য নমরুদ জিজ্ঞেস করল এই এলাকায় কোন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে দেখতে পারে না? এবার লোকেরা বলল হা হা সামিনা ফাতাইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে যেই যুবক সম্পর্কে আমরা জানি সেই মূর্তিগুলোর সমালোচনা করে এইগুলো পছন্দ করে না, এর পূজা করাতে বাধা দেয়। ওই যুবক সম্পর্কে আমরা জানি তার নাম ইব্রাহিম। এবার ইব্রাহিমকে আনা হল, ইব্রাহিম আলাইহিস সালাম পালান নাই, মুমিনরা পালায় না, বাতিলকে ভয় করে না, গোটা ফেরাউন নমরুদি শক্তি একদিকে, রাজকীয় শক্তি, সামরিক শক্তি, পুলিশি শক্তি, জনগণের শক্তি, অর্থ শক্তি, অস্ত্রের শক্তি সব একদিকে, আর একদিকে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাম, এক পক্ষে একা আর এক পক্ষে সব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন উম্মা ছিলেন, একটা জাতি ছিলেন। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম কেমন একটা জাতি হলো, এটা একটা ব্যক্তির নাম, ব্যক্তিকে আল্লাহ জাতি বলেছেন, ইঙ্গিত করলেন তুমি যদি হকের উপরে থাকো গোটা সমাজ কুফুরের মধ্যে থাকুক, বেদাতে থাকুক, শিরকে থাকুক, তুমি একা হকের উপর আছো, একাই তোমার হকের দাওয়াত চালিয়ে যাও। ইব্রাহিম যেরকম একা একা চালিয়ে গেছেন, কাউকে ভয় করেন নাই, তুমি একা চালিয়ে যাও, তোমার বিজয় নিশ্চিত হবে, তোমার সাহায্যকারীকে আল্লাহ আছেন। এই জন্য বলছেন, না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম উম্মা ছিলেন। আমার ভাইয়েরা, কেমন মাঠে কত নবী আসবে, যেই নবীর সঙ্গে একজন উম্মত থাকবে, কারো সঙ্গে তিনজন, কারো সঙ্গে পাঁচজন, কারো সঙ্গে কোন উম্মত থাকবে না। এই জন্য কি নবীরা বাতিল হয়ে গেছেন? তোমার সাথেও হকের দাওয়াত দিলে বাতিলরা তোমার বিরুদ্ধে লেগে যাবে। জেনে রাখবা, কুকুরের বাচ্চা বেশি হয় না গরুর বাচ্চা বেশি হয়? কুত্তার বাচ্চা এক সাথে দশটা হয়, পাঁচটা হয়, ছয়টা হয়, তিনটা চারটে হয়, আর গরুর বাচ্চা কয়টা হয়? কিন্তু দুনিয়াতে গরু বেশি না কুত্তা বেশি? ঠিক তেমনি ভাবে তোমার বুঝতে হবে কোন জায়গায় দলে লোক বেশি, কোন দরবারে লোক বেশি গেল। এইগুলো সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হল কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যদি একটা লোক পাওয়া যায়, ওই একটা লোকই হকের উপর থাকবে। লক্ষ লক্ষ লোক যদি ভণ্ড দরবারে যায় মারা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন। এবারে নমরুদরা জিজ্ঞেস করলো, তুমি এই কাজটা কেন করলা, কেন করেছো? ইব্রাহিম সালাম বললেন, বাল ফালাহুম কাবীরহুম হাজা, ওই বড়টাই করেছে, ওরে জিজ্ঞেস কর, বড়টাই করেছে, কুড়াল নিয়ে দেখো দাঁড়িয়ে আছে বাহাদুর, ওই কুড়ালওয়ালাকে জিজ্ঞেস করো। উদ্দেশ্য হল ওদেরকে বোকা বানানো এবং ওদের বুক থেকে বের করা যে এইগুলাই কিছু করতে পারে না। এবারে নমরুদের গোষ্ঠী বলল, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তি কোনো কিছু করতে পারে না, কথা বলতে পারে না, কেন জিজ্ঞেস করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার জাতি, তাহলে তোমরা এমন কিছু জিনিসের পূজা কেন করছো যে কথা বলতে পারে না, যে কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি তার সামনের থেকে মাছি পর্যন্ত যদি কোনো খাবার নিয়ে যায় রক্ষা করতে পারে না, ওর হাত পা ভেঙে চুরমার করলে কোনো কিছু করতে পারে না, তোমরা কেন এমন জিনিসের পূজা করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ওই এক আল্লাহর উপরে মানানো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম দাওয়াত চালিয়ে গেলেন, লোকেরা এবারে কয় যে কাম হইবে না, আরে এইভাবে করলে কাজ পারা যাবে না, মুওয়াহ্হিদের সাথে তাওহীদবাদী ইমানদারের সাথে কুফফাররা পারে না কখনো। তাওহীদ কি আমানত, সিনো মে হে হামারে আশা নেই মেটানা, আশা নেই মেটানা, নামো নেশা হামারা, আমাদের তাওহীদের ঈমান আছে, কুফফারদের পক্ষে আমাদের ধ্বংস করা সম্ভব নয়, আমাদের সাহায্যকারী কে? তবে সেই ইমানদার তো হতে হবে। এই খাজা বাবা মার্কা মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন না, গাজা বাবা মার্কা মুসলমানদের সাহায্য করবেন না। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। এবারে কুফফারদের মুখে আর কোনো কথা নাই, এবারে তারা চক্রান্ত করলো, এইভাবে পারা যাবে না, ওকে আগুনে নিক্ষেপ করো। আগুন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। এবারে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, জিব্রাইল বলছে, ইয়া রাব্বুল আলামিন একটু আমাকে হুকুম দেন, পাখার আঘাত দিয়ে নমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করে দিয়ে আসে। আজরাইল বলল আমাকে হুকুম দেন, মিকাইল বলল আমাকে বলেন, ইসরাফিল বলল আমাকে একটা ফু দিয়ে দেয় সব শেষ করে দেয়। ও আমার ভাইয়েরা, ইব্রাহিমের কাছে এরা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অটল রাখলে। ইব্রাহিম বলে তোমরা কারা? বলে আমরা তোমার সাহায্য করতে চাই। বলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন না, তোমরা নিজেরা এসেছ। কয় যে আল্লাহ অনুমতি দিয়েছেন তবে আমাদেরকে পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই, আমি তাওহীদের দাওয়াত দিয়েছি, আল্লাহর দিকে আহ্বান করেছি, ওই আল্লাহর সাহায্যের পক্ষে আমি রয়েছি, আল্লাহর সাহায্য কামনা করছি, তোমাদের দরকার নেই, তোমরা যাও। এবারে নমরুদের গোষ্ঠী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের ইমানকে রক্ষা করলেন। ও মুসলমান, আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত আছে, জুলুম নির্যাতন আসবে, জুলুম নির্যাতন আসবে, সেই জুলুম নির্যাতনকে সহ্য করে অটল থাকতে পারো, সাহায্য করবেন কে? আমাদের এইখানে একটা ছেলে আছে, যশোর থেকে আসছে, ইসলাম গ্রহণ করেছে হিন্দু থেকে, এজন্য তার উপরে সামাজিক নির্যাতন, অমানবিক নির্যাতন করেছে, চরম নির্যাতন করেছে ওই হিন্দু পরিবারগুলো, এমনকি মুসলমানরা পর্যন্ত, নামদারি মুসলমান ওরা পর্যন্ত নির্যাতন করেছে। আমি শুনতেছিলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, এই যুগেও এই দেশে বসে একটা ছেলে ইসলাম গ্রহণ করবে, তাকে ধরে নিয়ে চরম নির্যাতন করালো, মারতে মারতে বেহুশ করে হাসপাতালে ভর্তি করানো হলো। ও আমার আজকে আছে এখানে, এই সামনে আছে, এই সামনে দাঁড়ানো আছে, এই যে আমাদের সামনে আছে, নতুন ইসলাম গ্রহণ করেছেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগেও রেখেছেন, বিলালকে নির্যাতন করা হয়েছে, পরাক্রমে নির্যাতন করেছে, আর তিনি আহাদ আহাদ বলেছেন, এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি দেবদেবী মানি না, মূর্তি পূজা মানি না, সব ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন, যদি অটল থাকতে পারো। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন অটল যদি থাকতে পারো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, এখন আর ইব্রাহিমের ক্ষমতা নাই, এতক্ষণ অটল ছিলেন, এখন ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল না ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে আমার ক্ষমতা লক্ষ্য করো, আমি বলছি আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক ঠান্ডা হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে বুঝিয়ে দিলেন, ও মুসলমান, যদি ইব্রাহিমের মতো সমস্ত তাগুতি শক্তি, নমরুদি শক্তি, ফেরাউনি শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারো, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আজ বিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আজ ভী যুগ করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। সে আল্লাহ মরেন নাই, সে আল্লাহ দুর্বল হন নাই, আল্লাহ বুড়ো হন নাই, লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাওফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। কোন ভয় নাই, আল্লাহর কোন পরিবর্তন নাই, আল্লাহর কোন ক্ষয় নাই, আল্লাহর কোন লয় নাই, আল্লাহর কোন বার্ধক্য নাই, আল্লাহর কোন দুর্বলতা নাই, আল্লাহর কোন ঘুম নাই, আল্লাহর কোন তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন ছিল এখনো আছেন, তবে তোমরা মুসলমানরা আগের মুসলমানদের মতো নও। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষ করলা, এমনি ভাবে মুসা আলাইহিস সালাম বনি ফেরাউনের বিরুদ্ধে লাগলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউনকে দাওয়াত দিতে গিয়ে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমি শুরুতে আলোচনা করেছি। এই ফেরাউন এরপরে চক্রান্ত করতে শুরু করলো, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রওনা হলেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। এবারে ফেরাউনের শক্তি, রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, জনবল, অর্থবল সব দিয়ে মুসাকে ধাওয়া করতে লাগলো। মুসা আলাইহিস সালাম সামনে নদী দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার ক্ষমতা ছিল, এই পর্যন্ত আর কোনো ক্ষমতা নাই, তোমার সাহায্য কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, ফেরাউনের মোকাবেলা করা তা করেছ, এবারে আমার কুদরত দেখো, আমার শক্তি দেখো, তোমার হাতের লাঠি ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলা করার জন্য মুসাকে লাঠি ছাড়তে বললেন, লাঠি ছাড়লো, ওই নদীর ভিতরে একটা না দুটো না, বনি ইসরায়েলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র ভাবে বারোটা রাস্তা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য ফেরাউনের থেকে বাঁচার জন্য রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ তারা তোমাদেরকেও বর্তমান বিশ্বের ফেরাউন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় শয়তান ইবলিস, ওই আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের রাস্তা করে দিয়ে তোমাদেরকে হোয়াইট হাউস দখল করার ক্ষমতা দিতে পারেন কিনা? অবশ্যই পারেন, আল্লাহ তারা দিতে পারেন, কিন্তু শর্ত আছে, মুসার মতো ইমান লাগবে, মুসার মতো লাঠি লাগবে, মিসলে কালিম হো আগার মার কাজ মা কুই, মিসলে কালিম হো আগার মার কাজ মা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাকফ। ও মুসলমান, মুসাকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, যে বলেছিলেন মুসা ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ফেরাউনের যত শক্তি হোক আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, সে আল্লাহ তারা এখনো আছেন কিনা? কিন্তু শর্ত হল, ঘরে বসে বসে তসবি পড়লে চলবে না, তসবিও পড়তে হবে, তাহাজ্জুদও পড়তে হবে, আবার সর্বাত্মক চেষ্টাও করতে হবে, ঠিক কিনা? এখন মুসলমানরা মনে করে আমরা ঘরে ঘরে ফু দিয়া একেবারে সব শেষ করে ফেলবো, না মুসলমান, এটা আল্লাহর নিয়ম না। তুমি লক্ষ্য করো, আল্লাহর নবীকে আল্লাহ তারা কত মর্যাদা দিয়েছিলেন, সেই নবী যেই নবী কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন, আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, আমি আল্লাহ তাআলা নিজের দায়িত্বে সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং সেই কোরআনকে পড়া এবং কোরআনকে প্রকাশ করা সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোরআন মুখস্থ করতে গিয়ে একটু কষ্ট করছেন, আল্লাহ তারা সেই কষ্টটুকু দিতে চাচ্ছেন না। আরো সামনে চলুন, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে গিয়ে রাতের বেলায় পা ফুলে যাচ্ছে, রাত বারে ইবাদত করছেন, আল্লাহ তাআলা বললেন না নবী এত দরকার নাই। ও মুসলমান, কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওরাত্তিলিল কুরআনা তারতিলা, হে মুজাম্মিল ওয়ে কামলিওয়ালা, তুমি রাতে ইবাদত করছো, তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ কিছুক্ষণ তোমাকে ঘুমন্ত দেখলে খুশি হই, তুমি সারা রাত্রে ইবাদত করা দরকার নাই, কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা একটু কমাও, এরকম আল্লাহ তাআলা দরদ দিয়ে বয়ান করলেন। আল্লাহর নবী সারা রাত্রে ইবাদত করছেন, আল্লাহ তাআলা এত কষ্ট দিতে চাচ্ছেন না। এমনি ভাবে আল্লাহর নবী দিন প্রচার করতে গিয়ে আফসোস করছেন, কষ্ট করছেন, আল্লাহ তাআলা বলে এত কষ্ট করার দরকার নাই, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, হে নবী আপনি কষ্ট করতে গিয়ে আফসোস করে করে আপনি নিজেকে ধ্বংস করবেন, এই দরকার নাই। এই নবী যেই নবী মসজিদ নববীতে বসে আছেন, আল্লাহর নবীর সাহাবীরা বসে আছেন, একজন সাহাবীর কথা নবীর আওয়াজের কথার চেয়ে একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজের কথার চেয়ে একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কি ভালোবাসা, ওহী নাযিল করে দিলেন, সূরা হুজরাতে দুই নম্বর আয়াত, আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়ে, হে ইমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করো তাহলে তোমাদের নিবে জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত সবগুলো বরবাদ হয়ে যাবে, খবরদার এমনটা করবে না। এত মায়া যে নবীর সঙ্গে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, ওই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবী যখন উহুদের ময়দানে লোহার পোশাক পরিধান করে নামলেন, মাথায় লোহার টুপি, গলায় লোহার পোশাক, শরীরে লোহার পোশাক, কাফেররা দেখল এই লোকটাকে তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না, তীর দিয়ে মারলে কোনো কাজ হবে না, কি করা যায়? তাহলে ওরা পরিকল্পনা করলো একটা বড় পাথর যদি মাথায় মারা যায় লোকটা বসে পড়বে, নিজের শরীরের লোহাগুলো গায়ে ঢুকে যাবে, এইভাবে মারা সম্ভব। এই পরিকল্পনা নিয়ে একটা দুষ্ট কাফের আল্লাহর নবীর মাথার উপরে বিশাল এক পাথর ছুঁড়ে মারল। ও আমার ভাইয়েরা, এই পাথরটা যখন পড়ল আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল, হুন্ডা চালা যারা হেলমেট পরে না, হেলমেটের দুই পাশে আংটা যেরকম, এইরকম আংটা ছিল। আল্লাহর নবীর গালটা ভেঙে গিয়ে দাঁতের মধ্যে আঘাত করলো, দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। ও মুসলমান একটু চিন্তা করো, আসে কি নবী দাবি করছ, একটু দাঁতে ব্যথা হইলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর আল্লাহর নবীর গাল ভেঙে তার মধ্যে লোহা ঢুকিয়ে আছে, রক্ত বর্তে আরম্ভ করলো, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের পরে দাঁত দিয়ে জোরে টান দিলেন, লোহাটা বের হয়ে আসলো ঠিকই, ওই সাহাবিরও দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল। নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, ওই উহুদের ময়দানে দুষ্ট কাফেরটা যখন পাথর নিক্ষেপ করছিল তখন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এত মায়া যে নবীর জন্য, সেই নবীকে এখন কেন বাঁচাইল না, বাঁচাবার ক্ষমতা ছিল কিনা? কইবেন যে নবীর সঙ্গে বোধহয় সম্পর্ক একটু খারাপ হয়ে গেছিল, না না তা হয় নাই, আল্লাহ তাআলা কসম করে বলছেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারলেও তুমি কেন ফিরাইলা না, তোমার কেন ক্ষমতা ছিল ফিরাইলা না, আমাকে এত মার দিল কেন দেখলা না? আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, হে নবী আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে কোন উম্মত কোন পীর বলতে না পারে আমাদের জিহাদ করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই, লড়াই করার দরকার নাই, আমরা ফুদি ইসলাম কায়েম করব, খানকায় বসে বসে তসবিহ ইসলাম কায়েম করব, এই কথা বলতে না পারে আমি সেজন্য তোমাকে এইখানে ফিরাই নাই, তোমার দান্দা শহীদ করাইছি, বাইর খাওয়াইছি, যাতে করে উম্মতরাও মারামারি করতে পারে, জিহাদ করতে পারে, লড়াই করতে পারে। আজকে দুনিয়ার কুফাররা মুসলমানকে মারছে আর এরা খানকায় বসে বসে তসবিহ পড়ে নিজেদের পেট ভারী করছে, ঠিক কিনা? ও মুসলমান জাতি, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছ জান্নাতে আমি প্রবেশ করবে, আমি ঢুকে যাইবা? না না, ওলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের সামনে সেই বিপদ আসবে না, মুসিবত আসবে না, যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, আগের নবীদের প্রতি, আগের মুমিনদের প্রতি, তোমাদের নিজের নবীদের প্রতি ইমাম আঘাত এসেছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা মাহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এরপরে আল্লাহ সাহায্য আসছে কিনা? আলা ইন্না নাসরুল্লাহি করিব, হ্যাঁ তারপরে সাহায্য এসেছে। বোঝা গেল, বোঝা গেল মুসলমান, আজকে আল্লাহর সাহায্য কেন আসছে না এবারে পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সব নবীরা যুদ্ধ করেছেন, সব নবীরা লড়াই করেছেন, সাহাবীরা লড়াই করেছেন, আর আমার দেশে এখন বুজুর্গির মাপকা ঠিকই কয়, আমাগো হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে গেলেও ভয় পায়, কি বুজুর্গ, এত বড় বুজুর্গ, ওনার শরীর টিপা লাগে দশজনার, মাথা টিপতে লোক লাগে, পাও টিপতে লোক লাগে, আছে না পীর সাহেব? কি নাম? পীর সাহেব। এখন নাম কি? পীর সাহেব। এই পীর সাহেবরা ইসলামের সর্বনাশ করেছে। ও আমার ভাইয়েরা, আজকে বয়াত নিচ্ছ, আল্লাহর নবী বয়াত নিয়েছিলেন, ঠিক কিসের বয়াত নিয়েছিলেন? আল্লাহর নবী হুদাইবিয়ার ময়দানে আছেন, ওমরা করতে এসেছিলেন, কিন্তু মক্কার কুফাররা বাধা দিয়েছিল, আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিল না, ওসমানকে বরং খবর দিল ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে, এই খবর ছড়াই দিল মিথ্যা খবর। দেখি মুসলমানদের শক্তি কি আছে, মুসলমানদের শক্তি কি আছে দেখি একটু। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কানে যখন এই খবর আসলো, আল্লাহর নবীর তাবুর থেকে বের হয়ে জোরে চিৎকার মারলে আসাবাসা যারা ও হুদাইবিয়ার মাঠে গাছের তলে যে যেখানে আসো সব চলে আসো, ১৪০০ সাহাবী নবীর সঙ্গে ছিল সব চলে আসলো। আল্লাহর নবী বললেন, আমার কাছে খবর এসেছে আমি উসমানকে মক্কায় পাঠিয়েছিলাম দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে, আমার কাছে খবর আসলো তাকে নাকি ওরা হত্যা করেছে। ও আমার সাহাবীরা আসো আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সবাই শহীদ হয়ে যাব, একজন লোক মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আসো। ও আমার ভাইয়েরা, বুখারি মুসলিম তিরমিজি নাসাঈ হাদিস এবং ইতিহাস তাফসীরের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ঘটনাগুলো আসছে, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত রেখে বায়াত করে বললেন, নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, বায়াত তো পাওয়া গেল ঠিকই কিন্তু তোমার মতো হালুয়া রুটির বায়াত না, এই বায়াতটাকে বুঝতে হবে। এখন বায়াত নাই তরিকার বায়াত, বায়াত নাই চিস্তিয়া সাবরিয়া কাদিয়া তরিকার বায়াত, অবশ্যই এই সব বায়াত না, বায়াত হবে জিহাদের উপরে বায়াত, বায়াত হবে মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য বায়াত। আল্লাহর নবী বায়াত নিলেন, ১৪০০ সাহাবা কেরাম বায়াত করলেন, এরপরে মক্কায় খবর হয়ে গেল, ভয় পেয়ে গেল ওরা, এইবার সর্বনাশ, তাড়াতাড়ি মুসলমানদের সঙ্গে সমঝোতায় আসি, এবারে চুক্তি হল। ও আমার ভাইয়েরা, একটু খালি তৈরি হয়ে দেখবা কাফেররা ভয় পায় কেমনে। এক রাখাল একটা কৃষক, ধান কাটার মৌসুম, ধান পাকছে, ধান কাটছে, কেটে এখন আটি বাঁধার জন্য রশি দরকার, রশি পায় না, রাত হয়ে গেছে, ধান খেতে ছিল একটা সাপ, এই সাপটা আবার গেছিল এক পীরের কাছে বলে দিতে, পীরেরা কি করে জজবা শেষ করে দেয় না, জেহাদ লাগবে না, অস্ত্র জেহাদ করো, খালি জিকির করো, আর কিছু লাগবে না, ওই সাপের পিসে এই সবক দিছে, কাজে এক কারো দংশন করবি না, কামড় দিবি না, সাপ এখন ধান খেতে পড়ে আছে, কৃষক ধান কেটে রশি পায় না, অন্ধকার রাত হয়ে গেছে, রশি একটা পাইছে, এখন রশি দিয়ে পেঁচাইতে শুরু করছে, আর সাপে মনে মনে কয় যে বেটা আমি কেমন রশি, যদি পীরের সবক না থাকতো ফোস কামড় দেওয়া যাবে না, তার দেখতে কেমন রশি, তোর ১২টা বাজাই দিতাম, রশি বাঁধলো, কৃষক ধান নিয়ে আসলো, এরপরে ধানটা নিয়ে তারপর রশিটা ছুলে ফেলে দিল, সাপটার মাজা ভেঙে গেছে, মোড়াইতে মোড়াইতে পীরের দরবারে গেছে, হুজুর আপনি তো আবার সর্বনাশ করেছেন, আপনি আমার থেকে ওয়াদা নিলেন যে তুই কামড় দিবি না, আমি কামড় দেই নাই, তাহলে আমার এই অসর্বনাশ করে ফেললো, আমাকে এই কাজ করলো। পীর সাহেব বললো, বেটা তোরে বলছে কামড় দিবি না, দংশন করবি না, তোর তো ফোস করতে নিষেধ করি নাই, তোরে যখন কৃষক রশি মনে করে ধরল, ওই সময় যদি একটা ফোস করতি, দেখতি যে এই কৃষকের দলেরা, এই কুফরের দলেরা ৩,০০,০০০ দিয়ে দিল্লি পার হয়ে তারপরে মস্কো আমেরিকা ত্যাগ করে হোয়াইট হাউসে গিয়ে আশ্রয় দিত কিনা, ঠিক তেমনি ভাবে আজকে যে কুফরেরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, যদি সারা দুনিয়ার মুসলিমরা এক ইমামের নেতৃত্বে, একজন খলিফার নেতৃত্বে সেই বায়াত নিত যেই বায়াত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, তাহলে দুনিয়ার কুফাররা মুসলমানদের গায়ে হাত দেওয়ার শক্তি পেত, কিন্তু সেই শক্তি ভাগ করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দলে দলে ভাগ করেছে। একটা রাখাল তিন মালিকের ছাগল বলতো, কয় মালিকের? ছাগল দেখতে তো একরকম, এখন ডেলি পেস্ট লাগে, এই মালিকেরটা ওই মালিকের যায়, ওরা ওরা ডেলি মারে, রাখাল চিন্তা করলো ঠিক আছে এবার ভাগ করব। এবারে এক মালিকের ছাগলগুলোর সব নাক ছিদ্র করলো, এটা তুরাবালির ছাগল, আর এক মালিকের ছাগলের সবগুলার কান ছিদ্র করলো, এটা গুরাবালি মেয়ার ছাগল, আর এক ছাগলের মালিকের ছাগলের গায়ে রং লাগাইল, এটা অমুকের ছাগল, এখন আর পেস্ট লাগে না। ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা দেখল এই মুসলমানদেরকে একসাথে থাকলে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, ওদের যদি একজন ইমাম থাকে সেই ইমামের অধীনে বায়াত চলে, ওই বায়াত আছে, বায়াত তো আছে ঠিকই, সেই বায়াত নিবে কে? খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, মুসলমানদের একজন ইমাম থাকতে হবে, সেই ইমাম বায়াত নেবে। আল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম থাকবে একজন ঢাল, মুসলমানদের ঢাল লাগবে একজন ইমাম, সেই ইমামের অধীনে সব মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, ওই মুসলমানদের নেতা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধ লড়াই করবে, তাহলে দুনিয়ার কুফাররা মুসলমান থেকে ভয় করবে, ঠিক কিনা? এইটাকে ভাগ করার জন্য ইহুদি খ্রিস্টান আমাদের দলে দলে ভাগ করেছে, এইটা অমুক তরিকার, এইটা অমুক তরিকার, এরপরে খালি তরিকা ভাগ করে শেষ করে না, টুপি পর্যন্ত ভাগ করেছে, ঠিক কিনা? এইটা গোল টুপি, এইটা অমুক টুপি, এইটা দোতলা টুপি, তিন তলা টুপি, এরপরে কালার ভাগ করেছে, বাজামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে, এইটা সবুজ পাগড়ি অমুক প্রিয় মুরিদ, এইটা লাল পাগড়ি অমুক প্রিয় মুরিদ, এইটা কালা পাগড়ি, এইটা অমুক পাগড়ি, এইরকম ভাগ করে করে মুসলমান উম্মাকে দলে দলে বিভক্ত করেছে, ঠিক কিনা? আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিচয় দিয়েছেন, তোমরা মুসলিম, তোমরা কি মুসলিম? আর কোন পরিচয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে তিনটা কাজ করে, কয়টা কাজ? এক নাম্বার কোয়ালিটি হচ্ছে মিম্মান দা ইলা আল্লাহি, যে আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান করে, ডাকবো কার দিকে? আল্লাহর ইবাদত করার দিকে, না কোন পীরের মুরিদ হওয়ার জন্য, না কোন তরিকার দিকে, ডাকবো কার দিকে? দাইল্লাহি, এক আল্লাহর দিকে আহ্বান করব, কার দিকে? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের আল্লাহর রাস্তার দিকে ডাকো। আর এখন মানুষের ডাকে নিজের দলের দিকে, ঠিক কিনা? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি। এক নাম্বার কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করতে হবে, কার দিকে? দুই নাম্বার কাজ হলো আমিলা সালিহান, নিজেও নেক আমল করতে হবে, কি করতে হবে? নেক আমল করতে হবে। ও আমার ভাইয়ের ইতিহাস পড়ো, রুস্তম ছিল তৎকালীন সুপার পাওয়ার পারস্যের সেনাপতি রুস্তম, আর অপর দিয়ে মুসলমানদের খলিফার পক্ষ থেকে সেনাপতি ছিল খালিদ বিন ওলিদ। এই খালিদ বিন ওলিদ মুসলমানদের সেনাপতি, আর রুস্তম পারস্য সম্রাটের সেনাপতি। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, আর রুস্তমের সৈন্য সংখ্যা ছিল তিন লক্ষের মতো, এক লক্ষ যুদ্ধের ময়দানে, বাকি দুই লক্ষ রিজার্ভে আছে। যুদ্ধের আগের রাত্রে রুস্তমের গোয়েন্দা পাঠাইল খালিদ বিন ওলিদের তাঁবুতে, তাঁবুতে শেষ রাত্রে গিয়ে দেখে মুসলমান সৈন্যরা কান্নায় দাঁড়ে দাঁড় হয়ে গেছে। গোয়েন্দারা বলল, রুস্তমকে, রুস্তম পারস্যের সেবা সাল্লার মুসলমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে, কান্দে, সব সব কান্দে, আমাদের ভয়ে তারা কান্নায় দাঁড়ে দাঁড় হয়ে গেছে, আর কি যুদ্ধ করবে? রুস্তম এই জন্য দিনের বেলায় মাত্র এক লাখ সৈন্য নিয়ে আসছে, কয় লাখ, তারপরে এক লাখ নিয়ে আসছে, মুসলমান মাত্র কয়েকশো, কয়েক হাজার। এবারে দেখল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করে ভয় পেয়ে গেছে, দেখে যে না না ভয় পায় নাই, ওরা এক একজন মুসলমান ওদের এক এক হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে। যেমন ভাবে মুর্দারদেরকে কাটে, এক একজন মুসলমান সেবাসালা মুসলমান সৈনিক রুস্তমের বাহিনীর সৈনিকদেরকে কচু কাটা কাটছে। রুস্তম বুঝতে পারে না এই ব্যাপারটা কি, ব্যাপার কি, রিপোর্ট ছিল কান্নাকাটি করে, এখন কি দেখতেছি, যুদ্ধ থামাও, আবার বেড়াকে চলে গেল। পরের রাত্রে আবার কিছু গোয়েন্দাদেরকে পাঠাইল, যাও তোমরা মুসলমানদের তাঁবুতে গিয়ে দেখো তারা কি করে। আজকে রাত্রেও গিয়ে দেখলো ঠিকই মুসলমানরা কান্নাকাটি করছে, তাহাজ্জুদ করে শেষ রাতে কান্নাকাটি করে। ওয়া আমিলা সালিহান, নিজের আমল করতে হবে, খালি ইসলামী আন্দোলন করলে চলবে না, ওয়া আমিলা সালিহান, আমল করতে হবে, সেটা বলছিলাম। তাহাজ্জুদ করে কান্নাকাটি করছে, এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিকই ছিল, কান্দে, তাহলে কেন কান্দে একটু দেখি, কেন কান্দে, আমাদের ভয়তে না অন্য কোনো কারণে। এবারে গোয়েন্দারা দেখলো কান্নাকাটি করে ঠিকই, কিন্তু ওটা আমাদের ভয়তে কান্নাকাটি করে না, কান্নার ভাষা হচ্ছে ও রব্বুল আলামিন, আগামী দিন তোমার শত্রুদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য লড়াই করতে যাচ্ছি, তুমি বলেছ মুমিনদের জান মাল তুমি ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমাদের জানটা আমরা বিক্রি করে দিচ্ছি তোমার কাছে একটু কিনে নাও না। কোরআনে আছে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াক্তালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই বন্ধু পড়ে সবাই পড়ে, এরপরে অংশ পড়ে না, এরপরে বলা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কি করবে? ইউকাতিলুনা কিতাল করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইয়াক্তালুন তারা মারবে আর মরবে, লড়াই করবে, শহীদ হবে, মরবে আর মারবে, দুশমনদেরকে মারবে, নিজেরাও মরবে। এইরকম লোকদের থেকে আল্লাহ জানমাল ক্রয় করেছেন। ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার এই ছোট্ট জানটা তুমি কবুল করো, আগামী দিন যেন তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে দুশমনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কতল করে যেন জাহান্নামে পাঠিয়ে দিতে পারি, আর আমি যেন শহীদ হয়ে যেতে পারি, আমার শরীর যেন টুকরো টুকরো হয়ে যায়, আমার যেন জানাজা দেওয়ার প্রয়োজন না হয়, খুঁজে না পাওয়া যায় এমন ভাবে শহীদ হওয়ার তৌফিক দান করো। এই দোয়া করছে। এবারে রুস্তমের সৈনিকরা বুঝতে পারলো কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না, বরং তারা দিনের বেলায় যোদ্ধা, রাতের বেলায় তারা বৈরাগী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, পারস্যের সৈনিকেরা গোয়েন্দারা বলল এরা রাতের বেলায় আল্লাহর কাছে কান্দে আর দিনের বেলায় যুদ্ধ করে। এই জন্য মনে করতে হবে মুসলমানদের শক্তি আসে কোত্থেকে? মুসলমান জনবল দিয়ে যুদ্ধ করে না, অস্ত্রবল দিয়ে যুদ্ধ করে না, যুদ্ধ করে কার সাহায্যে? আল্লাহ করে বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ তারা কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিজয় দান করেছেন অনেক বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে, কার হুকুমে? মুসলমান ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, মুসলমানদের অস্ত্র ছিল না, ওদের অস্ত্র ছিল। এখন ভয় করে কেন? এখন দুনিয়ার কুফফাদের অস্ত্র আছে, ভারতের অস্ত্র আছে, আমেরিকার অস্ত্র আছে, ব্রিটেন অস্ত্র আছে, তোমার আল্লাহ আছে, কে আছে? ওদের কাছে বিমানবহর আছে, পারমাণবিক বোমা আছে, তোমার ঝাড়ে বাস আছে, বাস নিয়ে দাঁড়াতে পারো যদি মুসার মতো লাঠি দাঁড়াও, যে আল্লাহ তারা মুসাকে সাহায্য করেছেন সে আল্লাহ সাহায্য করতে পারেন কিনা? এই জন্য কাজ করতে একদিকে যুদ্ধ করতে পারে, একদিকে আল্লাহর কাছে কান্নাকের যে আমিলা সালিহান, দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি একজন কি? আমি একজন মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দার নাম কি? মুসলিম। আর কোন পরিচয় আছে? আর কোন পরিচয় নাই, আর কোন দল নাই, আমার একটা মাত্র পরিচয়, আমি মুসলিম। আমি মুসলিম, আমি কি? আল্লাহ বলে তিনটা কাজ যে ব্যক্তি করে তার চেয়ে আর ভালো কেউ নাই। সার্টিফিকেট দিয়েছেন কে? আমার যুবক ভাইয়েরা, এই অঞ্চলের যুবক ভাইদেরকে বলছি, তোমরাও আজকে তৈরি হও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, সমাজের অন্যায় বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনা ব্যবচারের বিরুদ্ধে, এরকম ভাবে আল্লাহর হুকুম পর্দাকে বাতিল করেছে এর বিরুদ্ধে, আল্লাহর হুকুম সুদকে ওরা বৈধতা দিয়েছে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, আল্লাহর হুকুম যেখানে বাতিল হচ্ছে সেখানে আল্লাহর হুকুম কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে চতুর্দিক থেকে তোমাদেরকে আহ্বান আসছে, আল্লাহ বলছে হাত নামান, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে যুবকেরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন লড়াই করছো না, যুদ্ধ করছো না? ওই সমস্ত লোকদের জন্য আল মুস্তাদাফিন মিনার রিজালে ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আলওয়া ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও যুবকেরা, আল্লাহ তাআলা বলছেন কি হয়েছে তোমাদের, তোমরা আল্লাহর রাস্তা লড়াই করছো না, ওই ফিলিস্তিনের নারীদেরকে, আফগানিস্তানের মেয়েদেরকে, নারীদেরকে, শিশুদেরকে, কাশ্মীরের মেয়েদেরকে, মা বোনদেরকে রক্ষা করার জন্য বুড়া মানুষদেরকে হত্যা করা হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, ও আমাদের রব আমাদেরকে আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের রক্ষা করো, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে তোমার পক্ষ থেকে ওলি দাও, নেতা দাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও। চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে কোরআনের ভাষায়, আল্লাহ আহ্বান করছে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে কিনা? সাড়া দিতে হবে। ফেরে তু জে একবার করনি হায় জাহাঁ কি রহবরি, ফেরে তু জে একবার করনি হায় জাহাঁ কি রহবরি, উঠ খোদা কে নাম লেকর ফির আলমবরদারে বান। ও যুবকেরা, আবার তোমাকে খালিদ বিন ওলিদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, সালাহউদ্দিন আইয়ুবের মতো সেই যুবক হয়ে দাঁড়াতে হবে, বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। তোমার সামনে বাধা আসবে, শত বাধা আসবে, পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে, সব জায়গায় বাধা আসবে, সেই বাধার পাহাড় ডিঙ্গিয়ে তোমাদেরকে আগে চলতে হবে। তন্দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়োকাব, তন্দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়োকাব, ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। অমুসলিম যুবকেরা, তোমরা হচ্ছে ঊর্ধ্ব জগতের বাস পাখির মতো, যেই বাস পাখি কালবৈশাখী মেঘ দেখে ভয় পায় না, ঝড় হাওয়া দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্ব গগনে চড়তে থাকে, ঠিক কিনা? তোমাদেরকেও সেই রকম চড়তে হবে, ঊর্ধ্বে যেতে হবে, বাধার পার ডিঙ্গি দিতে হবে, জীবনের ঝুঁকি দিতে হবে। কার জন্য? আমাদের জীবন মরণ কার জন্য? এই জন্য ভয় নাই মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সারে কাটা সকতা হয় লেকিন সারে ঝুকা সকতা নেহি। মুমিন বান্দারা আল্লাহর কাছে মাথা ঝুকায়, দুনিয়ার কারো সাথে মাথা ঝুকাইতে জানে না। সো চাহে কফিল আব কুছ ভি হো হর হাল মে আপনা হক লেঙ্গে, ইজ্জত জ জিনা হয় তো জি লেঙ্গে, ইয়া জামে শাহাদত পি লেঙ্গে। ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে হয়তো জীবন যাপন করব, নতুবা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। অ মুসলমান, আমাদের কোনো ভয় নাই, আমাদের মরণ কার জন্য, আমাদের জীবন কার জন্য? মরতে তো হবেই, কত লোক বাস এক্সিডেন্ট করে মরে, গাড়ি এক্সিডেন্ট করে মরে, আরে মরতে যদি হবেই তাহলে আল্লাহর রাস্তায় মরো, জীবনটা ধন্য হবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় মরলে তোমার আর কোনো বিপদ নাই, সোজা জান্নাতে চলে যাবে, হিসাব দেওয়া দরকার নাই, তোমার কাফন দাফনের দরকার, কাপড়ের কাপড় পরিবর্তন করবে না, গোসল দিবে না, দিবে নাকি? ও আমার ভাইয়েরা, সেজন্যই আমি আহ্বান করছি আজকের এই কোরআনের মাহফিল, অত্যন্ত মোবারক মাহফিল, এই মাহফিল যেন আমাদেরকে কোরআনের অনুসর্গত উদ্যান করে, আমিন। এই মাহফিল যেন আমাদেরকে, আজকের এই মাহফিল যেন সমস্ত শিরিক আর বিদআত থেকে তওবা করে সত্যিকার সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নার দিকে, তাওহীদ এবং সুন্নার দিকে আসার তৌফিক দান করেন, আমিন। আমি এই মাহফিলে স্মরণ করছি গত বছর যিনি আমাকে নিয়ে এসেছিলেন, তার আগের বছর আমি এসেছি এখানে, আমাদের শ্রদ্ধেয় মরহুম হাফেজ মাওলানা মির্জা ইদ্রিস বেগ সাহেব রহমাহুল্লাহ, আমাকে অত্যন্ত মহব্বত করত, আপনারা জানেন এখানে যারা অনেকেই আছেন, আমাকে তুমি তুমি করে ডাকত। আমি যখন মাহমুদিয়া মাদ্রাসা বুখারি ক্লাস করতাম, উনি আমার পাশে গিয়ে বসতেন, এত মহব্বত করতেন। এইখানে একবার নিয়ে আসছে, কয় তোমার দাওয়াটা আবার যাইতে হইবে, আমি আসতে বাধ্য হয়েছিলাম, এত মহব্বত করতেন যে লোকটা। আজকে আমি তাকে ছাড়া আসছি, আমাদের কেমন এতিমেতি মনে হচ্ছে, এখানে অসহায় মনে হচ্ছে। ওনার ছেলেরা আছে, যখন এখানে ওনাদের নাম ঘোষণা করছিল আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি দাঁড়িয়েছিলাম এখানে, ছেলেরা বক্তব্য দিচ্ছিল। এদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই এলাকার জন্য এক একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করেন, আমিন। ওদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং তারা যেন তাদের আব্বার চেয়ে আরো বেশি করে ইলম এবং দ্বীন প্রচার করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমাদের মনে রাখতে হবে এই ফুলের বাগান এখানে আছে বলে আজকে আপনার কোরআনের কথা শুনতে পারলেন, হাদিসের কথা শুনতে পারলেন, কোন ভণ্ডপীর এখানে আসে নাই, নতুবা অসম্ভব ছিল না এখানে একটা ভণ্ডপীর আসতো, তারপরে আপনাদেরকে শিখাইত কবর পূজা করা লাগবে, ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাবাত নিন, হইতো না এরকম? আপনারা মিলাদ দিয়ে বাস পার পাই যেতেন, আর কিছু লাগবে না। আজকে কিছু আলোচনা হয়েছে? আজকের আলোচনা হয়েছে কোরআন মানতে হবে, পুরোপুরি মানতে হবে, কোনো একটা অমান্য করা যাবে না, পর্দা করতে হবে, সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে, হালাল রুজি খাইতে হবে, মিথ্যা বলা যাবে না, ধোকাবাজি করা যাবে না, এরকম ভাবে আপনার কারো জমি দখল করা যাবে না, এই বিষয়গুলো জেনাবা বিচার করা যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো জানা দরকার আছে কিনা? এরকম আরো জানতে পারবেন যদি এই প্রতিষ্ঠানটা দাঁড়ায়। এই জন্য আমি বলবো প্রতিষ্ঠানের সঙ্গে দল মত নির্বিশেষে এক দল হবেন ইসলাম। আমাদের দলের নাম কি? আমাদের দলের নাম ইসলাম। আমাদের পরিচয় আমরা কি? মুসলিম। আমাদের সংবিধান কি? কোরআন সুন্নাহ। আমাদের কাজ হচ্ছে কি করা? দাওয়াত এবং জিহাদ। কাজ কি? এই কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম, এই কর্মসূচি দিয়ে গেলাম। আজকে ইদ্রিস ব্যাগ সাহেব নাই, আগামীতে আমি যে আসবো তারও নিশ্চয় থাকি। এই জন্য আপনাদেরকে সবক দেওয়া হল, খবরদার কোরআন সুন্নাহ থাকে যত বড় পীর বলুক, যত বড় বুজুর্গ বলুক, যত বড় আল্লাহ বলুক, আমরা মানব কোরআন সুন্নাহকে। কাকে মানব? কোরআন হাদিস দিয়ে মানব, বুজুর্গকে মাপব। আমরা উল্টা করি, আমরা কোরআন হাদিসকে মাপি বুজুর্গ দিয়া। এত বড় বুজুর্গ কাজটা কথা কি অন্যায় করে নাকি? এরা এই দেশে কত বেদাত আছে আমি এখন সেদিকে যাচ্ছি না। এই জন্য আমরা যে আলোচনাগুলো শুনলাম সেগুলো আমল করব। আর আমরা খাসভাবে দোয়া করি আল্লাহ তাআলা এই বাগান যিনি তৈরি করলেন, যিনি আমাদের মাঝের থেকে চলে গেলেন। আমি হজে ছিলাম, হজে থেকে একটু দেরি করে আসছি। আমাকে একদিন কি জানি নাম ইকবাল হাসান, এ ফোন দিয়ে বললো যে আব্বা তো মরে গেছে। আমি হঠাৎ করে শুনে কেমন যেন একটা মানে বিশ্বাস হচ্ছিল না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা জীবনে কোনো ভুল বেড়া ছেলে মাফ করে তাকে জান্নাতে মেহমান বলেন আমিন, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب ارحمهما كما ربياني صغيرا। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। رب العالمين দুই দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের সমাপনী দিবসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো। এ আল্লাহ যা কিছু আলোচনা হলো এর মধ্যে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহরবানি করে ক্ষমা মঞ্জুর করে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো কোরআন সুন্নাহ থেকে যা সহিভাবে আলোচনা করা হয়েছে আমাদের সকলকে মেহরবানি করে এগুলো উপর আমল করার তৌফিক ইনায়েত করেন। ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলকে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছেন, আমি দেখেছি অনেক মুরব্বীরা পর্যন্ত এখানে কাজ করেছেন, কষ্ট করেছেন, এই এলাকার অনেক মুরব্বী অনেক যুবক ছেলেরা এখানে কাজ করেছেন। রাব্বুল আলামিন এই এলাকার মুরব্বীদেরকে যুবকদেরকে ধনীদেরকে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে এবং এই মাদ্রাসাকে সহযোগিতা করে এটাকে দিনে দিনে উন্নতি করার তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখান থেকে তাওহীদের আলোচনা, শিরক আর বিদআতের বিরুদ্ধে আলোচনা করে এই এলাকার মুসলমানদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। কোরআন সুন্নার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। যেই কাজ করলে আপনি খুশি হন আমাদের সকলকে সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করেন, আর যেই কাজগুলো করলে আপনি নাখোশ হন মেহরবানি করে আমাদের সকলকে তার থেকে বাঁচার তৌফিক ইনায়েত করেন ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলে অনেক মা বোনরা অংশগ্রহণ করেছেন, মা বোনরাও পর্দার আড়াল থেকে হাত তুলেছে। ইয়া আল্লাহ মা বোনরা বড় অসহায় এই সমাজে, ইয়া আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে নির্যাতন করে মানুষেরা, ইয়া আল্লাহ এই মা বোনদেরকে মেহরবানি করে তুমি হেফাজত করো, কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া এই মা বোনদের সমস্ত সমস্যাগুলো তুমি গায়বী খাজানার থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যেই মেয়ে লোকদের স্বামীর সঙ্গে মিল মহব্বত নাই, ইয়া আল্লাহ ওই মা বোনদেরকে স্বামীর সঙ্গে মিল মহব্বত কায়েম হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। যে মেয়েদের বিয়ে হচ্ছে না ইয়া আল্লাহ ওই মেয়েদেরকে পর্দা করে চলা এবং তুমি একটা ন্যাক পুরুষের সাথে বিয়ে হওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যেই যুবকেরা হাত তুলেছেন যৌবনে ইবাদত করলে তুমি খুশি হও, দর জওয়ানি তওবা কর দান শিবায়ে পয়গম্বরি অতে পীরি গর্গে জালেম মেশাওয়াদ পরহেজগার। তুমি বলেছো যৌবনে তওবা কর, নবীদের বৈশিষ্ট্য। ইয়া আল্লাহ, অনেক যুবকেরা এখন পর্যন্ত বসে আছে, ওরা টেলিভিশন দেখতে যায় নাই, গান শুনতে যায় নাই, সব কিছু বর্জন করে এই কোরআনের মাহফিলের যৌবনে বসেছে। ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন আরশের তলে আপনি সাত প্রকার লোকদেরকে ছায়া দিবেন, তার মধ্যে ওই যুবকরাও থাকবে যে যুবকেরা যৌবনে আল্লাহর ইবাদত করেছে। ইয়া আল্লাহ, এই মসজিদে যত যুবক হাত তুলেছে সমস্ত যুবকদেরকে কিয়ামতের কঠিন দিবসে তোমার আরশের তলে ছায়া পাওয়ার তৌফিক ইনায়াত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যুবকদেরকে দীন ইসলামের জন্য জেহাদ করা, কেতাল করা, লড়াই করা, আল্লাহ তোমার জমানায় তোমার দীন কায়েমের জন্য সর্বশক্তি দিয়ে শাহাদত নসিব করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে যা কেউ সিলা করে এখানে মাহফিল কায়েম হয়েছিল, ইয়া আল্লাহ, বাগান তৈরি করে মাদ্রাসা তৈরি করলেন, তিনি আজকে আমাদের মাঝে নাই। ইয়া আল্লাহ, অত্যন্ত মহব্বত করতো, আমাদেরকে ভালোবাসত। ইয়া আল্লাহ, মুরব্বীর মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখতো। ইয়া আল্লাহ, মেহরবানি করে এই সব কিছুর সওয়াব আমাদের সেই মুরব্বী মির্জা হাফেজ মাওলানা মরহুম ইদ্রিস বেগ রাহেমাহুল্লার কবরে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তার আমল নামায়ের সওয়াবগুলো পৌঁছে দিন। ইয়া আল্লাহ, তাকে আপনি তার জীবনে কোনো ভুল ভ্রান্তি করে থাকলে মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাস মেহমান বানিয়ে। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তিনি যতদিন পর্যন্ত আমাদের মাঝে ছিলেন আমরা তাকে ভালোই জানতাম, তার কোনো কিছু আমাদের জানা নেই, অন্যায় জানা নেই। ইয়া আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেরকম তাকে ভালো জেনেছি, মৃত্যুর পরে তুমি তাকে ভালো হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তার এতিম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ, ওরা পিতৃ ছায়ার থেকে এখন সরে গেছে। ইয়া আল্লাহ, ওদের হেফাজত করার মালিক তুমি, মেহরবানি প্রত্যেকটা সন্তানকে ইয়া আল্লাহ আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, কোরআনুল করিমকে পড়া, কোরআন শরীফকে বুঝা এবং কোরআন সুন্না মোতাবেক চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার নবীজির সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কোরআন মানলে ইজ্জত বাড়ে, কোরআন ছাড়লে ইজ্জত কমে। ইয়া আল্লাহ, তোমার নবীর সুন্নাত মানলে ইজ্জত বাড়ে, সুন্নাত ছাড়লে অপমান হতে হয়। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে ফরিয়াদ করি, এই মাসুম বাচ্চাদেরকে মেহরবানি করে তুমি তোমার নবীজির সুন্নাত মাফিক চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, এইখান থেকে যেন কোরআন এবং হাদিসের দরস হতে পারে। ক্বাল আল্লাহু তাআলা, ক্বাল রাসূলুল্লাহ, এই বাণী উচ্চারণ করতে সেই তৌফিক তুমি মেহরবানি করে দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই এলাকার সমস্ত মানুষদেরকে এই মসজিদ ও মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখা, মসজিদকে সাহায্য, মাদ্রাসাকে সাহায্য করা এবং এইখানে একটা সুন্দর মসজিদ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই জন্য যা কিছু প্রয়োজন মেহরবানি করে তুমি তোমার গায়েবি খাজানার থেকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমাতুল লিল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া রব্বানা, দুনিয়ার নিয়ম হলো রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন, তোমার নিয়ম হচ্ছে উল্টা, তোমার দরবার হচ্ছে রাত্র যত গভীর হয় তুমি দরজা খুলে দাও, শেষ রাত্রে তুমি প্রথম আকাশ অবতীর্ণ হয়ে আহ্বান করো, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করব, কে আছো রিজিক প্রার্থী আমি রিজিক দান করব, কে আছো অসুস্থ আমি শেফা দান করব। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনার পাহাড় মাথায় নিয়ে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা জানি আমাদের গুনা অনেক অনেক অপরিসীম। ইয়া আল্লাহ, আমাদের গুনা যত বেশি হোক না কেন, আমাদের গুনার চেয়ে তোমার রহমত অনেক বড়। ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি কোরআনে বলেছ হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইয়া আল্লাহ, তোমার এই বাণীর উপর আশা রেখে ঈমান রেখে আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি, চশমে দারাম আজগুনা পাকাম কুনি পেশা যা কান্দার লাহাদ খাকাম কুনি, বেগুনা না গুজাসতে বারমা সাথে বা হুজুরে দিল না করদম তাতে, বেগুনা না গুজাসতে বারমা সাথে বা হুজুরে দিল না করদম তাতে, এলাহি তুবুতু মিন কুল্লিল মাসি, এলাহি তুবুতু মিন কুল্লিল মাসি, বেখলাসির রাজান লিল খালাসি, বেখলাসির রাজান লিল খালাসি। ইয়া আল্লাহ, তুমি কমলাপুরে মাঠের দিকে তাকাও, মেহরবানি করে এই মসজিদের সমস্ত মানুষকে মাফ করে দাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।